বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুবশ্চ কৃপা সিন্ধু বিবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবন তুলসীদেব পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্মী ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্যম মায়ামেঘদৈতপসিতম বধাবধ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমণি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ সদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকা মহি কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকেতনৈকপিতরু কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথ বাগীশজস্বদনে লক্ষ্মীজস্ব চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বী ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। ওং নমো ভগবতে পরমহংস চরণ কমলো রসাস্বাদন চিন্মকরন্দায় ভক্তজনমানস নিবাসায় শ্রীরাম চন্দ্রায় নমো নমঃ। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধজীব নিজের প্রচেষ্টা দ্বারা কোনোদিনই নিজের বাস্তবিক মঙ্গল সাধন করতে পারে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধজীব নিজ প্রয়াস প্রচেষ্টার দ্বারা কোনোভাবেই নিজের বাস্তব মঙ্গলের রাস্তা অনুসন্ধান করতে পারে না। ঠিক সেই কারণে শাস্ত্রতে সাধুসঙ্গের মহিমার কথা কীর্তন করা আছে। সেই কারণেই তুলসীদাসজি ভগ মহারাজ এই কথা বলেছিলেন, বিনা সৎসঙ্গ তরাই না কই, বিনা গুরু ভবনিধি তরাই না কই। আবার বিনা সৎসঙ্গ তরাই না কই, রাম কৃপা বিনু সুলভন সই। সৎসঙ্গ আমি ইচ্ছে করলেই পেয়ে যাব এরকম কোনো কথা নয়। সৎসঙ্গ আমি চাইলেই যে আমি পেয়ে গেলাম এরম কোনো গ্যারেন্টি নেই। সৎসঙ্গ প্রাপ্যতে পুংভে ববির সুকৃতি পূর্ব সঞ্চিত, যেটাকে আজকে সকালে কৃতিভী শুশ্রুভী ইত্যাদি কথা বলেছিলাম, বহু বহু জন্মের সুকৃতি পুণ্য নয়। আমি পুণ্যের কথা বলিনি, আমি সুকৃতির কথা বলেছি। সুকৃতি ভগবান, ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য, কোনো না কোনো বিষয়ে আপনার জানতে বা অজান্তে কোনো রকম কিছু সেবা হয়ে গেছে, সেক্ষেত্রে সুকৃতি সঞ্চিত হবে। ভাগবতের কোনো কথা হঠাৎ কোনো কাজে মন্দিরে দণ্ডবোধ করতে এসে কানে ঢুকে গেছে, কোনো কারণে কেউ আমাকে একটু প্রসাদ দিয়েছিল, আমি প্রসাদ পেয়ে নিয়েছিলাম, এইভাবে সুকৃতি সঞ্চিত হতে হতে যখন যখন একটা বাম্পার স্টেজে পৌঁছে যাবে, সেই সময়ে লোকে বাস্তবিক পক্ষে বাস্তব সাধুসঙ্গ পায়। সাধুসঙ্গের নামেতে অসাধুসঙ্গ হওয়া খুবই ভয়ঙ্কর, যেটা ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, বারবার এইসব কথা তিনি বলেছেন। হে মহোদয়গণ, হাটে বাজারে রাস্তায় গ্রামে গঞ্জে সাধু ছড়াছড়ি যায় না, বহু ভাগ্য করে বহু অন্বেষণ করে ভগবানের যদি অত্যন্ত করুণা বিগলিত হয় তাহলে আমাকে রাস্তা দেখাবার জন্য তিনি সাধুসঙ্গের কাছে পৌঁছে দেন। বিশেষ করে বলরামের কাছে কাঁদতে হয় শঙ্করষণ, যার নাম শঙ্করষণ হয়েছেন এই কারণে। এসব কথা আমি পূর্বে কিছু হয়তো ব্যাখ্যা করেছিলাম, কিন্তু এখন ভাগবতের মূল আলোচনা বিঘ্নিত হবে বলে আমি বিস্তৃত হতে চাই না। যিনি হলকর্ষণের দ্বারা জীবের হৃদয়কে উর্বর করেন, অল্প কথা আমি বলে দিলাম, কর্ষণ করে ভক্তি বীজকে ভালো করে উপস্থ স্থাপন করতে সাহায্য করেন। আমাদের গৌড়ীয় গণের সিদ্ধান্ত অনুযায়ীও এই একই কথা বলছেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে হল একটা সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগকে বলা হয় লব। একটা সেকেন্ড তাকে এগারো ভাগ করে তার যে একটা পার্ট হবে, দ্যাট মাচ টাইম ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গাইড ইউ আপ টু সুপ্রিম লর্ড। ওই সময়টুকু ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বেশি। যদি সেরকম সাধুসঙ্গ বলে আমরা তো বুঝতে পারলাম এত অল্প সময় হয়ে যাবে, হ্যাঁ এত অল্প সময় সাধুসঙ্গ যদি হয় সত্যিকারে সেটাও বেশি, ভগবানকে লাভ করা যাবেই। তার দ্বারা যদি রিয়াকশান হয় সে অবস্থা হয় সেটা আবার নির্ভর করছে সে বৈষ্ণব অপরাধ করেছে কি না। বৈষ্ণব করলে কোনো শব্দ ব্রহ্মই তার হৃদয়তে ধাক্কা লাগে ফিরে যাবে। যে কোনো মহাপুরুষ হরিকথা বলুন, অপরাধ যদি থাকে হরিকথা ধাক্কা লাগবে তার বাউন্স করে যাবে। সেই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন আপনারা সংকীর্তনের দ্বারা মহাপুরুষের হরিকথার দ্বারা ডিনামাইট মারুন আপনাদের হৃদয়েতে, যেখানে পোস্তল লেপ বিশ্বনাথ চক্রবর্তী আদি সব বলেছেন হৃদয়ের ওপরে পাথরের লেপ পড়েছে, বজ্রলেপ, প্রথম হচ্ছে বজ্রলেপ, পোস্তর লেপ, কর্দম লেপ, ধুলিকা লেপ ইত্যাদি ছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ ভক্তিরাজ্যের ধুরন্ধর অগ্রগণ্যী। বিশ্বনাথ চক্রবর্তীবাদ যিনি শ্রীমদ্ ভাগবত জি মহাপুরায় সারার্থ বর্ষিণী টিকা, বর্ষিণী মানে প্রেম বর্ষিণী, অমৃত বর্ষিণী টিকা যিনি করেছেন, তিনি এ কথা বিভিন্ন বিচার করে দেখিয়েছেন যে বিভিন্ন মানুষের তার পূর্ব সংস্কার অনুযায়ী সে কী ধরনের পাপ বা অপরাধ করেছে সেই অনুযায়ী এক একজনের এক একটা স্টেজ, এক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই অবস্থায় কাউর বড় অপরাধ হয়েছে, অনেক কিছু হয়েছে, সেইগুলোকে কাটাবার জন্য প্রথমেই তাকে হরি সংকীর্তন হরিকথার দ্বারা ডিনামাইট মারতে হবে, সেটাকে ফেটে চুরমার করে দিয়ে হৃদয়কে বিগলিত করতে হয়। যার জন্য নরোত্তম ঠাকুর বলেছেন পশু পাখি জুড়ে পাষাণ বিধরে। এই কথাগুলো আপনাদের বিশ্বাস হয় না, পশু পাখি ঝুড়ে পাষাণ বিগরে শুনি যার গুণগাথা, যে ভগবানের গুণগাথা শ্রবণ করে পশু পাখি কিছু বোঝেন না, চোখের জল ফেলতে আরম্ভ করেন, যেখানে পাথর বিগলিত হয়, এসব কথা আপনাদের বিশ্বাস হয় না আমি তা জানি, কিন্তু এইসব কথার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিতে পারি আপনাদের। মণিপুরেতে যখন প্রচারে যান নরোত্তম ঠাকুর, সেখানে সেখানকার মণিপুরের লোকেরা কোনো ভাষা বোঝে না, বাংলা ভাষা, নরোত্তম ঠাকুর খালি বসে করতাল নিয়ে খালি চোখের জল ফেলছেন আর ভগবানের কীর্তন করছেন। কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন, যত বড় বড় নাম করা কথাকার থাকুন না কেন তারা আপনাদের ভক্তি দিতে পারবেন না যদি না তাদের কৃষ্ণ শক্তি সঞ্চারিত না হয়ে থাকে। কৃষ্ণ শক্তি যার মধ্যে সঞ্চারিত হয় নাই তার দ্বারা ভক্তি প্রবর্তন কার্য সম্ভব হবে না। আমরা দেখেছি শ্যামানন্দ প্রভু তার শিষ্য তার শিষ্য তার শিষ্য তাকে বলছেন এই ওকে দীক্ষা দিয়ে দে, এক্ষুনি মন্ত্র দিয়ে দে, শিষ্যের শিষ্যের শিষ্যকে বলে তুই দিয়ে দে মন্ত্র। এত বড় কনফিডেন্স, তিনি জানেন আমার শক্তি এর মধ্যে সঞ্চারিত হয়েছে পারম্পর্যক্রমে, চোখে দেখতে পাচ্ছেন, গুরু বৈষ্ণব দেখতে পায়, যতই বড় মালা পড়ুক আর বিদেশে ঘুরুক সব কিছু করুক, এক লক্ষ আছে শিষ্য বানান, গুরু বৈষ্ণবের চোখ একেবারে খাঁটি, ও দেখেই বলে দেবে কিছু নেই, আবার যদি থাকে কিছু বলবে হ্যাঁ আছে, তাদের চোখ এত নির্মল তারা তাদেরকে ধোকা দেওয়া যায় না। নরোত্তম ঠাকুর ওই মণিপুরে বসে কীর্তন করছেন আর সমস্ত যত হাজার হাজার লোক আছেন সেখানে কেঁদে ভাসাচ্ছেন, পাখিগুলো বাঁচে বসে তারাও কাঁদছেন। এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ, আশ্চর্য কথা। যখন আপনারা জানেন আকবর বাদশাহ বলে নাম শুনেছেন, একজন বাদশাহ ছিলেন, তিনি ভাগবত ধর্মকে অন্তত অনুমোদন করতেন, অনুমোদন করতেন। আর তার রাজসভায় বিক্রমাদিত্যের রাজসভায় যেমন নবরত্ন ছিল, তার রাজসভাতেও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। তার মধ্যে একজন ছিলেন, তিনি বৃন্দাবনের যে বাঙ্কে বিহারীকে আবিষ্কার করেছেন, প্রকট করেছেন, তারই শিষ্য ছিলেন। তিনি শুকনো গাছের মধ্যে বসন্ত বাহার বসন্ত এনে দিয়েছিলেন, অর্থাৎ কচি পাতা সঞ্চারিত করে দিয়েছিলেন, পাথরকে গলিয়ে দিয়েছিলেন গান গেয়ে, তার মধ্যে ভক্তি ছিল। এগুলো আমাদের ইতিহাস থেকেই দেখা যায়, এগুলো আমরা বানানো এইসব গল্প। চৈতন্য মহাপ্রভু যেখানে হাত দিয়েছেন পুরীতে যান, যেখানে হাত দিয়ে জগন্নাথ দর্শন গলে গেছেন, যেখানে পা দিয়েছেন গলে গেছেন, ওটা রাখা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে যে স্থানে দাঁড়িয়ে বংশীবাদন করেছেন সেসব স্থান সব বিগলিত হয়েছে, সব জায়গা এখনও আছে, যার যার ওপর কৃপা আছে সে গিয়ে দেখে আসুন, বিগলিত। এমনকি যে স্থানে বংশীবাদন করেছেন সেখানের যে উট ঘোড়া হাতি যেসব ছিল হিংস্র অন্য অন্য যেন, তাদের পায়ের ছাপ ওইর মধ্যে পড়ে গেছে, সব পাথর বিগলিত হয়ে গেছে, মোমের মতো, যেমন মোম গলে যে ওয়াক্স, সেরকম সব পশু পাখির পদচিহ্ন ওখানে পড়ে গেছে। এসব কথা কোনো বানানো কথা নয়। তানসেনের কথা বললাম, তিনি গান গেয়ে পাথরকে গলিয়ে দিয়েছিলেন, পাথর রাখা রয়েছে জলে, এসব সম্ভব। এই রাগগুলো মূর্তিমান অবস্থায় দেখা দিত যাদের ওপর কৃপা করেছে, বসন্ত বাহারে বসন্ত জলে আগুন ধরিয়ে দেবে। এসব গানের মধ্যে যে যে যেগুলো যেগুলো স্বর মূর্ছনা আছে, প্রত্যেকটা স্বর এক একটা মূর্তি ধারণ করে সম্মুখে উপস্থিত হন, এইসব কথা বিশ্বাস হয়। বৃন্দাবনে হয়েছে একটি হিমাচল না কোথায় একটা ছেলে থাকেন, সারা দিন পাগল মতো আ আ আ এসব করেন, গান গান, বাড়ির লোক মারতে মারতে দূর হ, বেটা গলা নেই কিছু নেই, বসে বসে আ আ করছে, কাজকর্ম নেই কিছু নেই, খাবো কি আমরা, ওকে মারতে মারতে তাড়ি দিয়েছে, ও কাঁদতে কাঁদতে চলে গেছে, ইয়ে কোথায় যায়, বৃন্দাবনে চলে এসছে। বৃন্দাবনে সে গলা চিড়ে ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, ও আ করে যমুনার তীরে সাক্ষাৎ সরস্বতী তার ওই নিষ্ঠা দেখে প্রকট হয়ে তাকে বললেন, যা গাইবি তুই তাই শিখ। যেটা আমাদের রাধারানী কৃষ্ণদাস সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বলেছিলেন, সিদ্ধ বাবাজি মহারাজ ছিলেন মানসী গঙ্গার তীরে, বলে এই শরীর রাখবো না, এই চক্ষু অন্ধ আমার, কিছু দেখতে পাই না, অন্ধ মানে তিনি পড়াশোনা জানতেন না বেশি, তাহলে তো আমি শাস্ত্রের অর্থ জানতে পারবো না, তো ভাই কিছুই জানতে পারবো না। এরকম সূর্যকুণ্ডে যেখানে আমি থাকতাম সেখানকার সিদ্ধ বাবা তিনিও ঝাঁপ দিয়েছিলেন, আমার পরম্পরা জানতে পারছি না, ঝাঁপ দিলেন জলের মধ্যে থেকে একটা ভেসে উঠল, একটা উঠে দেখলেন নিজের পরম্পরা লেখা রয়েছে, রাধারানী লিখে দিয়েছেন সব, রাধারানী দয়াময়ী, পৃথিবীতে এমন কেউ নেই, কৃষ্ণও কোনো দিন এরকম দয়া দেখাতে পারবে না, যিনি কৃষ্ণকে দয়া বর্ষণ করেন তার নাম হলো রাধারানী বিশ্বভানুনন্দিনী। এসব কথা বলবার কথা না, জগতের লোককে বুঝবে না, কামদৃষ্টিতে এসব অনুভব করা যায় না। সেখানে কৃষ্ণদাস বাবাজি মহারাজ মানসী গঙ্গাতে তিন দিন জলের তলায় ডুবে থাকলেন, সবাই বললো মরে গেছে, পরে দেখলেন ভেসে উঠলেন, কৃপা নিয়ে ভেসে উঠলেন। তারপর থেকে অনর্গল লোককে উপদেশ করতেন, গ্রন্থ লিখতেন। তো এগুলো আপনাদের গল্পকথা মনে হয়, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন না, ভক্তি হলে সব বিশ্বাস করবেন। যাই হোক, এগুলো কোনো গল্পকথা নয়। লবমত্ত সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই কথাটা বলেই আমি আমার চর্চায় ফিরে আসবো, বাস্তবিক চ্যানেল এগোবে না, অনেক কথা বলতে ইচ্ছা হয় ভাগবত সংক্রান্ত, যাতে ভাগবতের উপর আপনাদের দৃঢ় বিশ্বাস হয়। খালি আমার মনে হয় ভগবান এমন কথাগুলোই হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত করান, ভাগবতের উপর যেন এদের এমন বিশ্বাস হয়, যে সংসার তুচ্ছ বোধ হয়, যার জন্য এই কথাগুলো খালি ভেসে ওঠে ভগবত প্রেরণায়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এর উদাহরণ আমি পূর্বেও দিয়েছিলাম অনেকবার অনেক সভাতে। জৈব ধর্মতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে এক পরমহংস বাবাজি মহারাজ, তিনি প্রেমেতে বিল্লহল অবস্থায় কাশী বিশ্বনাথকে দর্শন করে গঙ্গার তীর ধরে যাচ্ছেন, গাইতে গাইতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মূর্ছনা গাইতে গাইতে যাচ্ছেন। সেখানে হঠাৎ এক মায়াবাদী সন্ন্যাসী, তিনি আচার্যের কাজ করেন, তাদের সম্প্রদায় আচার্য, যদি আচার্য একমাত্র শুদ্ধ বৈষ্ণব ছাড়া কেউ আচার্যের কাজ করতে পারেন না, এগুলো শাস্ত্রের কথা। এখন তাদের সম্প্রদায় আচার্যের কাজ করেন, ঠিক আছে করেন, তার কয়েক হাজার হাজার শিষ্য, তিনি দেখতে পাচ্ছেন নিজের ছোট্ট কুটিয়ায় বসে ভজন করছেন, গঙ্গার দিকে তার মুখ, হঠাৎ দেখছেন এক সাধু প্রেমে বিগলিত হয়ে চোখে জল পড়ছে, আর তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা গাইতে গাইতে পড়ে যাচ্ছেন মাটিতে, আবার উঠছেন। সেখানে সেই আচার্য কল্পনা করতে পারলেন না এটা আবার কি অবস্থা, কিন্তু শাস্ত্রে নাড়াচাড়া করেছেন, বুঝতে পারলেন এটা প্রেমের অবস্থা, অত্যন্ত উচ্চ পদস্থ সাধু সে, আমার তার সঙ্গে দেখা করা উচিত, তার কৃপা নেওয়া উচিত। পরক্ষণে চিন্তা করছেন, তিনি তো ভক্তিমার্গের লোক, তিনি তো ভক্তিমার্গের সাধু, আমি তো মায়াবাদী, এখন যদি কেউ দেখে ফেলে তখন আমায় ঘৃণা করবে, এ মায়াবাদী হয়ে সাধুদের ওখানে দণ্ডবোধ করতে যাচ্ছে, কী কথা, আর লজ্জায় পিছিয়ে আসে, না না আমার যাওয়া উচিত নয়। পরক্ষণ, না যাওয়া উচিত, আর তো পাবো না এরকম সুযোগ, একবার উঠছেন আসন থেকে আবার বসে পড়ে, না যাওয়া উচিত না, কেউ যদি দেখে ফেলে কেন সব লোকে ভর্তি গঙ্গায় স্নান, তাহলে আমাকে ঘৃণা করবে। এই করতে করতে তার মধ্যে কন্ট্রাডিকশান, তার মধ্যে খালি দ্বন্দ্ব চলছে, হতে হতে লেট হয়ে গেল। আর বারাণসী যারা গেছেন, আমি জানি না কে গেছেন, তারা জানেন বারাণসীতে হচ্ছে পুরানো শহর, এমনকি ভাগবতে পর্যন্ত বারাণসীর কথা বলা রয়েছে, এত পুরানো শহর। সেই বারাণসীতে ছোট ছোট গলি, কোন গলি দিয়ে কোথায় সেই সাধুটা ঢুকে গেল দর্শনের জন্য, পরে যখন তার বিচার আসলো না দেখা করা উচিত, তখন ইট ওয়াজ টু লেট, বড় দেরি হয়ে গেছে, বেরিয়ে দেখলেন সাধুটা কোথায় ঢুকে গেছে, আর কোন মন্দিরে ঢুকে গেছে কীভাবে আর খুঁজে পেলেন না, বড় চিন্তিত হলেন, আমি তো অন্যায় করলাম, যাকে মন খারাপ করে এসে নিজের কুটিয়ায় বসলেন। কিন্তু ওই যে সাধুটাকে দর্শন করেছেন, ওই সাধুতার যে মুখে শ্রীমুখের শব্দব্রহ্ম তার কানে এসছে, আও তাও আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পঞ্চতত্ত্বের কথা, যার উপরে আর কিছু হতে পারে না, সেটা তার ভেতরে এমন একটা রিয়াকশান, এমন একটা ইমপ্রেশন ফেলে দিল, সে আর স্থির থাকতে পারলেন। এত বড় পজিশন, এত বড় র্যাঙ্ক, সেখানে সমস্ত কিছুকে তুচ্ছ করে সে থাকতে পারলেন না, সে বারাণসী ছেড়ে চৈতন্য মহাপ্রভুর কথা এমনি তখনকার সময়তে প্রচলিত ছিল, কারণ চৈতন্য মহাপ্রভু সেখানে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিল, এখন অবশ্য আবার হারিয়ে গেছে, প্রেমের বন্যা বইয়ে দিয়েছিল, কাজেই তখনও যে সময়কার কথা বলছি তখনও মায়াবাদী সাধুরা জানতেন, কেন প্রকাশানন্দ সরস্বতী 10,000 শিষ্যের সমেত চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছিলেন, 10,000 শিষ্যের সমেত তার চরণেতে শরণাগত হয়ে প্রেম ভিক্ষা করেছিলেন, আমায় বাঁচান আপনি, কাজেই তার প্রভাবেতে কিছুদিন পর্যন্ত ছিল ভক্তি, এরকমই প্রভাব আবার কমে যায়, আবার কোনো একজন মহাজন আসেন, সেক্ষেত্রে তিনি আর বারাণসীতে থাকতে পারলেন না। নবদ্বীপ ধামের মহিমা তিনি শুনেছেন, যদিও মায়াবাদী সম্প্রদায়ের, তিনি মনে মনে এই শব্দব্রহ্ম শুনে তার যে প্রভাব তার হৃদয়েতে পড়েছে, সে থাকতে না পরে নবদ্বীপে চলে এলেন, তাকে ম্যাগনেটের মতো চেনে নিয়ে চলে এলো, কোথায়, নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, ব্রহ্মাণ্ডের মধ্যে নবদ্বীপ হেন স্থান কোথাও নাই, সেই নবদ্বীপে চলে এলেন। সেখানে এসে গঙ্গায় স্নান করছেন, মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, লোকের কাছে প্রশ্ন করছেন, আর এখানে বলতে পারেন কোখানে কোনখানে প্রেমময় সে সাধুগণের সংকীর্তন বিলাস, ওইখানে আমি যেতে চাই বলতে পারে। ভাগ্যক্রমে এমন একজনের সঙ্গে দেখা হয়েছে, বলে সোজা নদী পার হয়ে চলে যান, চলে গোদ্রুম দ্বীপে যান, সেখানে দেখবেন পরমহংস বাবাজি মহারাজ আছেন, সেখানে সেইখানে যান, মাধবীলতার কুঞ্জে তিনি ভজন করেন, সেখানে অনেক ব্যক্তি অনেক সাধুগণ আছেন, তারা ভজন করেন পরমহংস। ভাগ্যক্রমে ভগবান যখন রাস্তা দর্শন করান তখন এরকমই হয়। সোজা এসে খুঁজতে খুঁজতে মাধবীলতার ভিতানে এসে দেখেন বাবাজি মহারাজ ধ্যানস্থ হয়ে সেই বৃন্দাবনের লীলা চিন্তায় বিভোর হয়ে রয়েছে। এই অবস্থায় নিশান্ত লীলা, ভগবানের নিশান্ত লীলা, ভগবানের নিশান্ত লীলা যখন সেই লীলা চিন্তায় রয়েছেন, সেই সন্ন্যাসী এসে কাঁদতে কাঁদতে পায়ে পড়েছেন। বাবাজি মহারাজ আস্তে আস্তে চেতনা, বাবাজি মহারাজ আস্তে আস্তে নিত্য এই জগৎ থেকে ধীরে ধীরে চেতনা আসছে। দেখলেন এক সন্ন্যাসী পায়ের সামনে পড়ে রয়েছে, হায় হায় সন্ন্যাসী ঠাকুর আপনি আমার পায়ের সামনে পড়েছেন, আমি একটা অধম পতিত ব্যক্তি, বলে তাকে তুললেন, তা স্পর্শ হলো, আদর করলেন, তাকে আলিঙ্গন করলেন, ব্যাস। তারপরে খবর শুনলেন তিনি বারাণসী ক্ষেত্র থেকে এসছেন, ধীরে ধীরে সেখানে তিনি বাবাজি মহারাজের কৃপা পেলেন, পরমহংস বাবাজি মহারাজের কৃপা পেয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। সেই সন্ন্যাসের বেশ ঘুচিয়ে দিলেন মায়াবাদী, ভক্তির মহিমা তিনি উপলব্ধি করলেন। তারপরেতে বৈষ্ণবগণ তাকে বৈষ্ণব দাস বলে নাম দিলেন এবং বললেন এর মতো সিদ্ধান্তবিদ আর কেউ নেই। তখন শান্তিপুর থেকে যেখান যেখান থেকে যে কোনো ব্যক্তি তর্ক করার জন্য বৈষ্ণব ধর্মকে নিন্দা করার জন্য আসতেন, এই বৈষ্ণব দাসকে আশীর্বাদ করে বললেন বাবা তুমি এদেরকে আলোচনা করো শাস্ত্রের। পরবর্তী সময়ে দেখা যায় জৈব ধর্মই আছে, এই পরমহংস বাবাজি মহারাজ খুব তাড়াতাড়ি তাকে এমন কৃপা করেছিলেন যাতে মায়াবাদ তো তার ঝড়ে উড়ে গেল কোথায়, তার চিহ্ন নেই, ভক্তি রাজ্যে বিগলিত হলেন। এবং নট অনলি দ্যাট বাট অলসো কী হল, তাকে নিজের স্বরূপের পরিচয় বলে দিলেন, বৃন্দাবনে রাধারানীর সেবায় তোর কী পরিচয়, তাহলে কত তাড়াতাড়ি কত বাম্পার কৃপা। তাহলে দেখুন ওই ছোট্ট একটা কুটিয়া, এইটুকু কুটিয়া ভাঙাছোড়া, এই কুটিয়ার ভেতর থেকে একটা ব্যক্তি যদি ওখানে চলে যান সে কতটুকু সময় কভার করে দেখবার জন্য, কতটুকু সময়, সেই সময়ের মধ্যে সেই ওই পরমহংস বাবাজি যিনি ওখান দিয়ে যাচ্ছিলেন গাইতে গাইতে তার শব্দব্রহ্মে এবং তার দর্শনের প্রভাবটা আজকে আপনারা এটা চিন্তা করুন। এটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন সাধুসঙ্গের মহিমা, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এটা যে কত বড় সত্যি কথা আপনারা বুঝতে পারবেন। আমরা আজকে সকালে সায়ংকালীন এই প্রাতকালীন অধিবেশনে যেসব আলোচনা করেছিলাম তার মধ্যে ভাইটাল কথাটা একটু স্মরণ করিয়ে দিই, যারা নেই তারাও বুঝতে পারবেন, তা নাহলে তারা যদি আবার নিজে নিজে ভাগবত পড়তে যান, দুঃখ করে একটু পড়ি না, বলা তো আছে ভাগবত পড়তে অসুবিধে কী, পড়তে গিয়ে যে মানেটা করে ফেলবেন সেটা হচ্ছে শিব গড়তে বাঁদর হয়ে যাবে। এখানে সন্দেহ হওয়ার কথা, এখানে ওং নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয়ো সনকাদয়ঃ সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসতঃ। সহস্র বর্ষব্যাপী যাবৎ যজ্ঞের আয়োজন করে বড় আশা নিয়ে সনকাদি 88,000 ঋষি বসে রয়েছেন, কোনো না কোনো সময় আমাদের সৌভাগ্য অবশ্যই হবে। এই যজ্ঞটা একটা বাহানা, বৃন্দাবনে আমাদের ব্রজবাসীরা সুন্দরভাবে গান করেন, ব্রজবাসীরা এটা কীর্তন করেন, এখানকার লোকের এটা কীর্তন করলে মানায় না, ওদের ওটা মানায়, সুন্দর গায়। সামরে সে মিলনে কা সৎসঙ্গ বাহানা হে स्वामर से मिलने का सत्संग बहाना है। सामरा अर्थात श्याम सुंदर संगे मिलते गेले एकमात्र सत्संग ही बहाना और किछु ना। आबार तारा गान इकने आमादेर जड़जगते जरा आछेन तारा तो ओई गानटा चालिए दिए उठे नाचतेओ आरम्भ करलें किन्तु एर अनुभव हबे ना। बड़ी दूर नागरी गोकुल नागरी, अरे ये माने कि महाराज बड़ी दूर नागरी गोकुल नागरी गोकुल नागरी सत्यि तई गोकुल नागरी अनेक दूर आबाद जादेर भक्ति आछे तादेर एकदम काछे एखाने बसे बसे गोकुल नागरी चले आसबे हबे ना। कथा आस्वादन करते करते বৃন্দাবনে যাওয়া সুবিধা হবে। সেখানে বলছেন এখানে সত্রম স্বর্গায়, এই জায়গাটাতে আমাদের খুব কন্ট্রাডিকশান হচ্ছে, স্বর্গপ্রাপ্তির আশায় এই 88,000 ঋষিবৃন্দ তারা এই যজ্ঞর আয়োজন করেছেন। আসলে যজ্ঞটা একটা বাহানা, জানেন যেখানে সাধুগণ থাকবে অন্যান্য সাধু আসবে তার মধ্যে কোনো না কোনো জুয়েল চলে আসবে, যেমন সুখদেব গোস্বামীর আগমন হয়েছিল, বসে পড়েছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, এত সব ঋষিরা এসছেন হঠাৎ দেখেন সেখানে যে শিরোমণি চলে এলেন পরমহংস শিরোমণি, আসতেই পারে, এই সুযোগের জন্যই হয়। সেখানে বলছেন সত্রম স্বর্গায়, আমি সকালে ব্যাখ্যা করেছিলাম মহাজনদের আনুগত্যে, যেটা স্বর্গ সত্রায় মানে স্বর্গ লাভায়, এই তো মানে হয়, কিন্তু স্বর্গলাভের জন্য তারা এত কষ্ট করবেন এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। স্বর্গ এ তো দেবতারা থাকেন সেখানে তো এমন কিছু বিরাট কথা নয়, যদিও সমাজে সাধারণ লোক ভাবেন মরার পরে যে আমরা স্বর্গে যাব, স্বর্গে গিয়ে কি করবি বলে স্বর্গে গিয়ে নৃত্য দেখব, সেখানে স্বর্গে গিয়ে কি করবে অপ্সরা তিলোত্তমা আদি সব আছে উর্বশী নৃত্য দেখবে, তারপরে সব অনেক সুযোগ সুবিধা আছে সেসব লাভ করবে, কিন্তু কতদিনের জন্য লাভ করবে, কতদিনের জন্য এইসব সুবিধা লাভ করবে স্বর্গেতে গিয়ে, বলছে যতদিন তাদের ডিপোজিট আছে। যেমন আমি সকালে হোটেলের কথা বলেছিলাম তাজবেঙ্গল, ঢুকে বললে তুমি টাকা যতক্ষণ আছে, এক এক রাত্রের ভাড়া হলো 10,000 টাকা, আর কী কী দেয় কে জানে বাবা, 10,000 টাকা এক রাতে একটা ঘরের, হ্যাঁ একটা চায়ের মূল্য হলো 300 টাকা 400 টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে, এন্টারটেইনমেন্ট ট্যাক্স, ফলের রস হলো 500-700 টাকা একটা গ্লাস, এরাও খায়। তো আমার বক্তব্য হলো এই এই যে ব্যাপারটা, টাকা ফুরিয়ে গেলেই সেই হোটেল থেকে তোমাকে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে, ঠিক সেরকম স্বর্গে তো তুমি পৌঁছাবে কিন্তু ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি, যখনই তোমার ক্ষীণ হয়ে যাবে যে পুণ্য, যে পুণ্যগুলো তুমি সঞ্চয় করেছো জড়ো করেছো সেগুলো যখন আস্তে আস্তে তোমার ক্ষয় হয়ে যাবে তখন তোমাকে সেই স্বর্গ থেকে কোনো কথা শুনে আর একটু আধ ঘন্টা থাকি না এক্ষুনি যা, আধ ঘন্টাও না হয়ে গেছে একে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ধাক্কা দিয়ে সেখানে তাকে ফেলে দেবে। তাহলে দেখুন এই স্বর্গ, এই স্বর্গপ্রাপ্তির জন্য এই 88,000 ঋষিগণ এত বোকা, তারা এত বোকা, সনকাদি ঋষি এটা হতে পারে না, এটা সম্ভব নয়। স্বর্গ কথাটার ব্যাখ্যা আসছিল চক্রবর্তী বা সিদ্ধস্বামী বা এরা বলছেন স্বর্গীয়তে, স্বর্গেতে স্বর্গীয়তে স্বর্গেতে যার গান করা হয়, হ্যাঁ স্বর্গীয়তে যস্য গুণাবলীম, স্বর্গেতে যার গুণাবলী গান করা হয়, যে জায়গায়, কোন জায়গায়, আমাদের এখানে ব্রহ্মসংহিতা সিদ্ধান্ত বলে যে গোলোকেই, বলছেন কথা গানম গমনম নিত্র, গোলোকে খালি কথা বললেই কীর্তন হয়ে যায় আর একটু এদিক থেকে ওদিকে গেলে নৃত্য হয়ে যায়, বলে বাবা কেমন জায়গা রে বাবা, লে হ্যাঁ লে কথাগুলো গল্প নয়, এইসব এই অবস্থায় বোঝা যাবে না। লোকে বলে মহারাজ বলে মরার পর অমুক ব্যক্তি স্বর্গ, অমুক ব্যক্তি সূর্যলোকে গেছে, তুত সূর্যলোকে যাওয়া যায়, কত টেম্পারেচার সেখানে, তো গলে যাবে, তো মরে যাবে। এত মূর্খ, এত কম বুদ্ধি নিয়ে তারা এইসব বিচার করতে বসেছে। আচ্ছা, মুশকিল ব্যাপার। আচ্ছা, আমি যাতে একটা উদাহরণ দিই, এখানে যে ব্যক্তিগণ আছেন, বিশেষ করে যারা গঙ্গার তীরে ফুরফুরে হাওয়া বোধ করেন, কোমল শরীর, গঙ্গার তীরে জন্মেছে, তাদের যদি গিয়ে রাজস্থানের টিপিক্যাল জায়গায় রেখে আসি, যেখানে টেম্পারেচার 50-52 ডিগ্রি, সেখানে কী করবে লোকটা? পারবে? কিন্তু সেখানের লোকগুলো কী করে থাকে? আচ্ছা, সেও ছেড়ে দিলাম, উটগুলো, যেগুলো উট, সেই যদি 50-52-55 টেম্পারে কিচ্ছু না, এরকম কাঁটা গাছগুলো আমাকে চিবচ্ছে, কিচ্ছু না, ও গরমে তো কিছুই হয় না। তাহলে এই জড়জগতে ভগবান এমন এমন সৃষ্টি করেছেন যে এই জড়জগতে এইসব আশ্চর্য দেখা যাচ্ছে, যে কাউর এক এক টেম্পারেচারে, এই যে ছেলেটি বসে রয়েছে সামনে, এ -22 ডিগ্রি টেম্পারেচারে থাকার লোক, -0 ডিগ্রি না, 0 থেকে নেবে -20-22-25 ডিগ্রি টেম্পারেচার এখানকার। এখন অ্যাডাপ্টেশন হয়েছে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা, ওর গুরুদেবকে কৃপা করেছে, তো এটা হয়। সূর্যতে যে যাবে, তার সূর্যতে যে যাওয়ার জন্য ভগবান সূর্যদেব সূর্যনারায়ণ তাকে যে বডিটা দেবে, নিশ্চয়ই সূর্যের টেম্পারেচারে তার বডিতে কিছু হবে না, হবে? তাকে যে বডিটা দেবে সে বডিতে তার কিছু হবে না, তোমার তাপ লাগছে, সূর্যদেবের কৃপাতে তার সেখানে কোনো তাপ ফাপ লাগে না, তার ওইটি স্বাভাবিক। এইগুলো অ্যাপারেন্ট ব্যাপার, বোকালোকগুলো এগুলো বোঝে না। শীত, গ্রীষ্ম, বর্ষা আদি মান অপমান, এগুলো সব হচ্ছে তাৎকালিক বিষয়, আপেক্ষিক বিষয়। ভগবান বলছেন, ইহৈব তৈর্জিতম, এই শরীরটা থাকতে থাকতে তোমাকে এইসবগুলো জয় করতে হবে, তুমি সিদ্ধ হবে। সিদ্ধ কী করে হবে? মান অপমান সব সমস্ত কিছু, ভালো মন্দ সমস্ত জয় করে নিয়ে কেবল কথামৃত রসাস্বাদ কুশল হতে হবে, তাহলে সমস্ত সমস্যার সমাধান। তাহলে এখানে যেখানে যে জায়গায় ভগবানের অনন্ত গুণাবলী সর্বদাই গীত হচ্ছে, গান গাইছেন, সেখানকার অধিবাসী হচ্ছে একমাত্র গোলক বৃন্দাবন। তাহলে এই গোলক বৃন্দাবন প্রাপ্তির জন্য এইটি মানে হল স্বর্গায় লোকায়, মানে যেখানে ভগবানের গুণকীর্তন অনর্গল হতে থাকে, ভগবানের চিন্তন ছাড়া কিছু নয়, যেখানে কথা বললেই গান হয়ে যায়, ভগবানের কীর্তন হয়ে যায়, যেখানে একটু এখান থেকে ওইদিকে গেলেই সেখানে নৃত্য হয়ে যায়, খালি চললে পরেই, সেই জায়গাকার কথা বলেছে বৃন্দাবন। হ্যাঁ, সেখানেই তো বাস্তবিক কীর্তন সম্ভব। আর যে সমস্ত মহাপুরুষরা গোলক বৃন্দাবন থেকে এখানে নেবে এসছেন, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এরাও কিন্তু বাস্তবিক গোলক বৃন্দাবনেতেই সর্বদা বিরাজমান। কিন্তু আমাকে বাঁচাবার জন্য তারা একটা ভগবানের ইচ্ছায় স্বরূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তারা বাস্তবিক পক্ষে গোলক বৃন্দাবনে বিরাজমান, তারা কিন্তু এই জগতে নেই, কিন্তু আমাকে কৃপা করবার জন্য ইচ্ছা করে আচার্যের লীলা করছেন, পুরুষ রূপ ধারণ করছেন, শাসন করছেন। শাসন যদি না করে কোনো আচার্য, যদি বাক্যের দ্বারা তার শরণাগত জনকে রক্ষা না করেন, তার আচার্যত্বের কিছু থাকে না। বোঝা গেল কি বললাম আমি এই সম্বন্ধে? আচার্যের যে সম্বন্ধে আলোচনা 11 স্কন্ধে আসবে তখন আমি বলবো, যিনি আচার্যের ভূমিকায় রয়েছেন, তিনি তার স্বভাব, চরিত্র, আদর্শ যদি তার শরণাগত জনকে স্পর্শ না করে, তার শাসন, তার শাস্ত্রীয় শাসন যদি কার্যকরী না হয় তার জীবনে এবং যাদেরকে বলছেন তাদের জীবনে, তাহলে তাকে ইফেক্টিভ আচার্য বলা যাবে না। ইজ নট ইফেক্টিভ আচার্য। ইফেক্টিভ আচার্য কে? যেমন আমাদের ইকোনমিক্স যারা পড়েছেন তারা জানেন ইফেক্টিভ ডিম্যান্ড, যারা ইকোনমিক্স পড়েছেন তারা জানেন ইফেক্টিভ ডিম্যান্ড বলে একটা কথা আছে। এই ইফেক্টিভ ডিম্যান্ড কাকে বলে মহারাজ? বলে একটা উদাহরণ দিই আপনাকে। একটি বাইরের ভিখিরি ছেলে প্রচণ্ড ক্ষুধার্ত, তার ভিখিরি ছেলে না হয়তো পয়সা করি পাননি কিছু, যেমন বিদ্যাসাগর তার জীবনের কথা লিখেছেন, ছোটোবেলায় ঠাকুরদার সঙ্গে যেতে যেতে প্রচণ্ড ক্ষুধার্ত। বিদ্যাসাগর মহাশয়ের কথা বলছি, যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, তার জীবনে একটা কথা বলি আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। অত্যন্ত ক্ষুধার্ত, বেশ কদিন ধরে হেঁটে হেঁটে এসছেন কলকাতায়, বিভিন্ন কোন জায়গায় এসছেন, আসবার পথে বিদ্যাসাগর রাস্তায় আসতে আসতে মাইলস্টোনের এটা 1-2 এগুলো সব শিখে ফেললেন রাস্তা দিয়ে আসতে। যাই হোক, এগুলো কথা বলার আমার উদ্দেশ্য নয়, প্রচণ্ড ক্ষুধার্ত। একটা দোকানের সামনে দাঁড়িয়ে, সেই দোকানে দই, কলা, চিনি, মিষ্টি এসব বিক্রি হচ্ছে, ওই ব্রাহ্ম তারা ওই দুজন ওখানে দাঁড়িয়ে খালি ওই শোক ওই মিষ্টির দোকানের দিকে তাকিয়ে রয়েছেন, আর অবাক হয়ে শুকনো হৃদয়, মুখটা শুষ্ক, ভিক্ষাও চাইতে পারছেন না, ভিক্ষা চাওয়া অভ্যাস নেই। সেখানে একজন মাতাজি ছিলেন, তিনি ওই জায়গার দোকানে বিক্রি দই ছিঁড়ে সব বিক্রি করছে। হঠাৎ তাদেরকে দেখে বুঝতে পারলেন ভালো বংশের লোক, হয়তো কিছু বলতে চান, কাছে ডাকলেন, আপনারা কি ক্ষুধার্ত কিছু পাবেন? মাতাটা নিচু করেছে, সঙ্গে মায়ের মন, যারা সত্যি মাতৃভূমিকায় আছেন সেই সব নারীর আমরা চরণ বন্দনা করি। কেন, নারীর দ্বারা সমাজের সবচেয়ে বেশি উন্নতি সম্ভব হয়, আর যারা তার বিপরীত সেই সব নারীদের দ্বারা সমাজের সবচেয়ে বেশি ক্ষতি হয়। দুটোই সত্য কথা। যত কনস্ট্রাকটিভ অ্যাটিচিউড দেখবেন সমাজের, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন, সব দেখবেন তার পেছনে একটা মহিষী মহিলা ছিলেন, কোনো মাতাজি। আবার ধ্বংসাত্মক কোনো কিছু দেখবেন তার পেছনে এই সমস্ত, দুটোই আছে। যাই হোক, সেই মা সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে দোকানে বসিয়ে পেট ভরে ফলার খাওয়ালেন, সমস্ত কলা চিঁড়ে দই খাওয়ালেন। বিদ্যাসাগর সেই কথা পরবর্তীকালে লিখে, আমি জানলাম কি করে, ছোটোবেলায় আমি যখন পড়াশোনা তখন এটা পড়েছিলাম। তারপর থেকে তার নারী জাতির প্রতি অত্যন্ত শ্রদ্ধা হয় বিদ্যাসাগরজি। যাই হোক, এসব কথা বলার উদ্দেশ্য নয়, এখন ইফেক্টিভ ডিম্যান্ডটা বোঝাবার জন্য আমি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি ঠিক এরকমই ক্ষুধার্ত একটা বাচ্চা, সে একটা বড় মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে শোকেসের দিকে তাকিয়ে রয়েছে মিষ্টিগুলোর দিকে। দোকানের লোক কষাই, সে তো একটা পয়সা দেবে না, সে চাইলেও দেবে না, ভাগ তাড়িয়ে দেবে। বৃন্দাবনে যাই হোক, কোনো কোনো সময় একটা ষাঁড় যদি চলে আসে তাকে দু চারটে মিষ্টি নিয়ে শালপাতা করে তো মুখে দিলে, যা বলে বাবা তুই খেয়ে চলে যা, এখানে তাও দেবে না, এত কষাই দাঁড়িয়ে রয়েছে। তার ক্ষুধা পেয়েছে, তার ডিম্যান্ড আছে, বোঝা গেল কি বললাম, ডিম্যান্ড আছে মানে তার খিদা আছে, সে চাইছে ওই মিষ্টিগুলো খেতে। কিন্তু ডিম্যান্ড থাকলেও ওটাকে ইফেক্টিভ ডিম্যান্ড বলা যাবে না, কেন একটা ডিম্যান্ড আছে, সে খেতে চাইছে, তার ক্ষুধা আছে, কিন্তু কে তাকে দেবে সব, সে তো খেতে পারবে না। যে ডিম্যান্ডটা কোনো দিন ফুলফিল হওয়া সম্ভব নয়, থিওরিটিক্যালি রয়ে যাবে, সেটাকে বলা হয় ফিকটিটাস ডিম্যান্ড, নট ইফেক্টিভ ডিম্যান্ড। কিন্তু কোনো একটা ধনী ব্যক্তি এলো, গাড়িটাকে দাঁড় করালো, সঙ্গে সঙ্গে সেখান থেকে 1,000-2,000 টাকা মিষ্টি নিল, বোম্বেতে দেখবেন সব বাঙালি কারিগর মিষ্টি, ওখানে ধুম মাচাচ্ছে, লাইন পড়ে যায়, নিয়ে চলে গেল 2,000-5,000 টাকার মিষ্টি। কাজে এর পকেটে টাকা আছে, ইকোনমিক্যাল যে পজিশনটা তার ভালো, সে নিল। তাহলে তার ডিম্যান্ডটা, তার ডিম্যান্ড ছিল যে আমি 2,000 টাকার মিষ্টি নেবো, তে নিতে পারলো, এই জন্য সেটাকে বলে এফেক্টিভ ডিম্যান্ড। কাজেই আমাদের ভক্তি চাই কি না, আমাদের ইফেক্টিভ ডিম্যান্ড আছে কি না, সেটা বড় কথা। যাদের ইফেক্টিভ ডিম্যান্ড আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, আর যাদের ইফেক্টিভ ডিম্যান্ড নাই তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কাছে প্রার্থনা করতে হবে। যেটা সকালে বলেছিলাম, পাত্র তো নাই, পাত্র নেই, তাকে বলছে তোকে পরমান্ন দেবো, বলে কী খেয়ে নেবো, তো কোথায় পাত্র করে, বল পাত্র নেই, তাহলে কী করে দেবো, পাত্র নেই তো কী করে খাবি। তখন চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় বলছেন, যার যার পাত্র নেই তাকে পাত্রও দেবো আবার পরমান্নও দেবো, বুঝে গেল। এটা পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে যত অবতার হয়েছে আজ পর্যন্ত, কাউন্টলেস অবতার, অবতারাহি অসংখ্যাতা ভাগবতে বলছে, কোনো অবতারের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়নি, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এইটা দেখা গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ পাত্রা পাত্র বিচারানম ন কুরুতে ন স্বপরং বিক্ষতে দিয়া দিও বা বিমর্শক, হ্যাঁ, কাল প্রতীক্ষা প্রভু ইত্যাদি, ন কাল প্রতীক্ষা, কালের প্রতীক্ষা করেননি, কাকে দিতে হবে কাকে দেবো না এসব বিচার করেননি, কিচ্ছু না, খালি সামনে যে এসছে তাকেই প্রেম দিই, যা হাতি ঘোড়া পশু পাখি সবাইকে প্রেম দিই। ওই জন্য নরোত্তম ঠাকুর যে বলেছিলেন না যে নাভজিতে দেব প্রেম দাম, ওটা তখন ছিল, তখন সেটা স্পেশাল ডিসকাউন্ট, বৈশাখ মাসে চৈত্র মাসে একটা সেল দেওয়া হয়, এটা পুরো বছরে দেওয়া হয় কি, এটা স্পেশাল ডিসকাউন্ট, এটা সবসময় নয়, ওই জন্য ভজন করতে হবে। সেখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুই একমাত্র অবতার, যত অবতার আছে, এমনকি কৃষ্ণের ক্ষেত্রেও এটা চলবে না, কৃষ্ণকে দিয়েও এটা হয়নি, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বস্তুই, কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন তখনই এই স্পেশাল ব্যাপারটা দেখা গেছিল, তিনি যার প্রাপ্যতা নাই, খালি একটা জিনিস যেন অপরাধ না করে, অপরাধ করলে হবে না, সবাইকে তিনি প্রেম দান করেছিলেন। এখানে যাই হোক ফিরে আসি, সেখানে হচ্ছে সত্রম স্বর্গায় লোকায়, তাহলে আপনারা বুঝলেন সহস্র বর্ষব্যাপী যজ্ঞের আয়োজন করে বসে রয়েছেন, কোনো না কোনো সময় আমাদের সৌভাগ্য খুলবে, ভাগ্য সত্যি আজকে খুলে গেছে। সেখানে কি সৌভাগ্য খুলল বলছেন, ত একদা তু মনয়ুহ প্রাতর্হূত হৌতাগ্নয়ুহ সৎকৃতম সুতমাসীনম প্রপুচ্ছমিদমাদরাত। সুতদেব গোস্বামীকে তার আজকে পেয়ে গেছেন হঠাৎ ভাগ্যক্রমে, বহু ভাগ্যক্রমে আজকে সুতদেব গোস্বামীকে সামনে পেয়েছেন রত্ন জুয়েল, তাকে দেখেই তারা লাফিয়ে উঠেছেন, আজকে আমাদের এই যজ্ঞ আজ আমরা যে বসেছি আজকে সার্থক হলো। তাকে সংবর্ধনা করে বিভিন্ন অভিবাদন করে তাকে ব্যাসগদিতে অর্থাৎ আচার্যের ভূমিকায় উপদেষ্টার ভূমিকায় ব্যাসগদিতে তাকে বসিয়ে দিলেন, দিয়ে সৎকৃতম সুতম আসীনম প্রপচ্ছমিদম আদরাত, এইভাবে তাকে বসিয়ে দিয়ে তাকে আদরের সঙ্গে বন্দনা করে কিছু কথা বলতে প্রশ্ন করতে এবার বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করলেন। দেখুন যে ঋষয় বলছেন, ঋষয় উঁচু তয়া খলু পুরাণানি সে ইতিহাসানি চানঘ ধর্মশাস্ত্রাণী জানি উত, খুব সুন্দরভাবে শুনুন, খুব ভাল লাগবে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে খুব রহস্য লুকিয়ে রয়েছে। ঋষয় শ্রী ঋষয় উঁচু তয়া খলু পুরাণানি সে ইতিহাসানি চানঘ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানিউত জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বদ্রায়ণ অন্যে চ মুনয়ো সূত পরাবর বিদো বিদু বেথো ত্বম সৌম্য তৎসর্বম তত্ততস্তদনুগ্রহাত ব্রুয়ুহ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরবো গুহ্যম অপি উত ব্রুয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যম অপি উত। স্নিগ্ধ শিষ্যকে সদ্গুরু স্নিগ্ধ শিষ্যকে এমন কিছু নেই জ্ঞান জিতে চান না, জিতে পারেন না, স্নিগ্ধ শিষ্যকে সদ্গুরু তার হৃদয়কে উজাড় করে সব দিয়ে দেন, জেনে রাখবেন। এবং এই যে স্নিগ্ধস্য শিষ্যস্য, স্নিগ্ধস্য শিষ্যস্য এই কথার মানে ব্রুয়ু বলতে পারেন যিনি স্নিগ্ধ শিষ্য। এখন স্নিগ্ধ শিষ্য বলতে আপনারা ভেবে নেবেন যে চুপচাপ থাকেন, হইচই করেন না, এরকম ভাবে অনেক সময় দেখবেন কোনো তমগুণী ব্যক্তিকেও শতপ্রধান ব্যক্তি বলে মনে হয়, মনে হয় না? কোনো কোনো সময় তমগুণী ব্যক্তি তাকে বাইরের দৃষ্টিতে শতগুণী বলে মনে হয়, বলে কেমন একটা উদাহরণ দিন, দেখবেন লোহাপট্টিতে সমস্ত গুজরাটি মারওয়াড়ি সব বসে রয়েছেন, অনেকে বাঙালিও আছেন, অনেক বড় বড় সব সিন্ধি লোহার ব্যবসা করছেন বসে, এরকম গালে হাত দিয়ে গদিতে একেবারে ঠেস দিয়ে বসে রয়েছেন, আপনি ঢোকার সঙ্গে আইয়ে বাবু আইয়ে আইয়ে বলিয়ে ঠান্ডাইয়া গরম, ঠান্ডা দেবো কি গরম খাবে, ব্যবসার কথা পড়ে ওইখানেই মুখ মেড়ে দিল আপনার, আর যেতে পারবেন না, কিনতেই হবে, সেইখানে মিষ্টি কথা ওর বসালো, কিন্তু সেই ব্যক্তির হৃদয়েতে কিন্তু তমগুণ রয়েছে, কিন্তু বাইরে থেকে শতগুণ মনে হচ্ছে, বলে কি বলেন আপনি, শান্ত গদিতে অ্যালান দিয়ে কিরম শান্তশিষ্ট বসে রয়েছে গণেশের মতো, আপনি বলেন তমগুণ, হ্যাঁ এক্ষুনি দেখবেন তার হৃদয়টাকে যদি খোলা হয় তা দেখবেন তমগুণ, শেয়ার মার্কেটের ব্যাপার চলছে, একান ওখান তমগুণ নোংরা বিষয় সব চলছে, বাইরের দৃষ্টিতে কিন্তু শান্ত সৃষ্টি, সুন্দর কাপড় পড়া, সেন্ট ফ্যান্ট লাগিয়ে লোহাপট্টির গদিতে বসে রই। সেরকম আমরা যেন বোকা না হই। শতগুণ প্রধান ব্যক্তির লক্ষণ প্রধান বলে কি করে বুঝবো? মানে সাধারণ ব্যক্তি সবসময় বোকা বেনে যাবে। শতপ্রধান ব্যক্তির প্রধান লক্ষণ হলো সেই জ্ঞান লাভের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা, যদিও ওটা গড় জ্ঞান। শতগুণ আপনাকে বন্ধনে ফেলবে, শতগুণ আপনাকে বন্ধনে ফেলবে, শতগুণ ছেড়ে দেবে না, কিন্তু শুদ্ধ শত ভূমিকায় উঠবার আগে অন্তত শতপ্রধান অবস্থা কিছু ভালো তো, মন্দের ভালো। কাজেই তমগুণী প্রধান ব্যক্তিকে অনেক সময় শতগুণী প্রধান মনে হয়। কোনো শিষ্য অকর্মণ্য অপদার্থ শান্ত কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ওটাকে দেখে আপনি বলে এটি বোধ হয় শতগুণ, এবারে স্নিগ্ধ শিষ্য, তা নয়। বোকা লোকগুলোকে অনেকে ভাবে এবারে স্নিগ্ধ স্নিগ্ধ শিষ্যের, স্নিগ্ধ শিষ্যের ডেফিনেশন প্রভুপাদ বলেছেন, স্নিগ্ধ শিষ্যের ডেফিনেশনটা মুখস্থ রাখবেন হৃদয়ে, তাহলে আর কেউ বোকা বানাতে পারবে না। কে গুরু কৃপা পেয়েছে তার একটা লক্ষণ দেখবেন, যার মধ্যে গুরু পারম্পর্যক্রমে সমস্ত সিদ্ধান্ত, সমস্ত বিচার, সমস্ত আচরণ, সমস্ত আদর্শ মহাপুরুষগণের যা যা ছিল পূর্ব মহাজনগণের, তার মধ্যে তাই দেখা যাচ্ছে। দেন নোইট ফর সিওর হি ইজ এনজয়িং ফুল কৃপা, বোঝা গেল কি সিনটম? তার মধ্যে যদি দেখেন তার সমস্ত সিদ্ধান্ত, আচার, আদর্শ, এমনকি গুরুদেবের কি ইচ্ছা ছিল তার ভেতরে সমস্ত প্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই জেনে রাখবেন সে স্নিগ্ধ শিষ্য। একটা উদাহরণ যদি দিই আপনাদের সামনে যারা জেগে দেখেছেন, একটা উদাহরণ দিতে ভালো হয়, যদিও আমাকে কোনো দলে ফেলে দেবে লোকে, শিশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, গুরুদেবের যা যা কিছু সিদ্ধান্ত বিচার সব তার মধ্যে, এমন কোনো দেখি নাই যে তিনি সেখান থেকে সরে গেছে। আরে বাপ, এক্সিলেন্ট, সুদুর্লভ। তাহলে স্নিগ্ধ শিষ্য এখানে ব্যাখ্যা হয়ে গেল। আর একটা কথা আপনাদের মধ্যে সন্দেহ আসতে পারে, যে তয়াক হলো পুরাণানি সেতি আসানি চা অনঘ, চা অনঘ, এই শব্দটা কেন এখানে উচ্চারণ করত দরকার ছিল না? হে নিষ্পাপ, আরে গুরুদেব আসনে বসেছেন, তাকে আবার নিষ্পাপ বলার কী দরকার? আমি কি গুরুদেব বলবো নিষ্পাপ, আপনি নিষ্পাপ, আপনি বসুন, এইসব কী কথা? টিকাকারগণ বলছেন যে শুদ্ধা সরস্বতী স্থান কাল পাত্র বুঝে, শুদ্ধা সরস্বতী জানেন যেহেতু নাম হচ্ছে তার সুত গোস্বামী, প্রথমেই তাকে তার নাম শুনে নাক ছিটকাবে, তো সুতদেব গোস্বামী, সুতদেব গোস্বামী মানে তিনি অবরকুলে আবির্ভাব হয়েছেন, বাহ্যদৃষ্টিতে তিনি নিচুকুলে আবির্ভাব হয়েছেন, আপনার অভিমান থাকতে পারে আমি হচ্ছি অমুক ব্রাহ্মণ, ভট্টাচার্য ব্রাহ্মণ, চাটুর্য আমি, তোমার কাঁচকলা আছে, কিছু নেই, কোনো ক্ষমতাও নেই, কিছু নেই, না গায়ত্রী করো না কী কী করো তুমি, আমার ব্রাহ্মণত্ব কী করে আছে বলো, খালি পৈতেটা। আমাদের ভাগবত খুব মস্করা করে সুন্দর লিখেছেন, বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ো, টাকাই সব, কলিকালের টাকা থাকলে এই ব্যক্তি বড় মহাজন, বাহ বাহ, দেখছেন না কত বিদ্যা, টাকা থাকলেই হলো। ভাগবতী মহাপ্রভু বলছে বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ো, হ্যাঁ, আর ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি, আমার গায়জোর রয়েছে, আমার পার্টি বল রয়েছে, দল বল রয়েছে, কাজে আমার কথাই চলবে এখানে। তাহলে ভাগবতের কথা কিরমভাবে কথা, সত্য কথা দেখুন, বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ো আর ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি, আর দাম্পত্যের অভিরুচি, দাম্পত্যের অভিরুচি, ময়ৈব ব্যবহারিকে স্ত্রীত্বে পুংস্তে রুচি, খালি তুমি আমার আমি তোমার, চল এবার হয়ে গেল, কোনো বিচার বিয়োজনে কিছু নেই, কে উচ্চ পরিবারের এক বংশে সে শুদ্রাণীকে বিয়ে করে চলে গেল, ম্যাথরাণী, তার বাবা ভাঙির কাজ করে, ও বিয়ে করে নি, বললো একেই আমি বিয়ে করবো, কর খুব ভালো থাক, হয়ে গেল, যার সঙ্গে মজে মন, কী বা হাঁড়ি কী বা ডোম, বাবা বললে হবে না, বাবাকে ত্যাগ করে দেবো, মাকে ফেলে দেবো, কিচ্ছু চাই না, এত আদর্শ ভালোবাসা, এরকম হচ্ছে আমাদের বিচার। তা সেখানে এখানে বলছেন কি বলতে চাইছিলাম এক্ষুনি, কি আলোচনা করছিলাম? হ্যাঁ, একে চা অনঘ, এই যে অনঘ বললেন, অনঘ বললেন কেন? আপনাদের মধ্যে সন্দেহ আছে, বিপ্রত্যে সূত্রমেবহি, ওই শ্লোকটা সব বলছিলাম, শেষের শ্লোকটা বলা হয়নি, যেটা ধাক্কা মারার কথা, সবটাই ধাক্কা মার, সেটা হচ্ছে বিপ্রত্যে সূত্র। আমি ব্রাহ্মণ জানেন না, এই পৈতেটাকে খুলে দেখিয়ে দিল, আমি চাটুর্যে, হয় মদের দোকানে চুল্লু খাচ্ছে সন্ধেবেলা মদ্য মাংস, ব্রাহ্মণ হয়ে গেল। দেখা আমিও ব্রাহ্মণ জানেন না আপনি, তাই জানি তো, আপনি না হলে কি আর ব্রাহ্মণ দেখেছি আমি জীবনে, হয়ে গেল। তাহলে বিপ্রত্যে সূত্র মেয়ে বহি, ভাগবতের কথা, সূত্র থাকলেই সে বিপ্র। বাহ ভালো, বারো মন, এক মন দু মন তিন মন চার মনকে বারো মনে পৌঁছে গেছে, এত অহংকার, তা বারো মন। এখন প্রশ্ন হলো এই, এই চানঘ এই কথাটা সরস্বতী দেবী সনক আদি ঋষির মুখ দিয়ে বার করেছে কেন? বলছে যদি কোনো ব্যক্তির হৃদয়তে এই ভাবনা থাকে যে আমরা উঁচু বংশে, তিনি তো তিনি এই এই সুতদেব গোস্বামী অবরকুলে আবির্ভাব হয়েছে, তার কাছে কী দরকার আছে? তা তো শুদ্ধ তো হবে না, ভাগবত কথা তো ভালো জায়গা, এই জন্য সরস্বতী আগেই গোড়াটাকে মেরে দিয়েছেন। কি বলেছেন এখানে? চা অনঘ, অনঘ এই কথাটা আগেই বলে দিয়েছে, অনঘ মানে নিষ্পাপ। আচ্ছা নিষ্পাপ কে হয়? বলে যে ব্রাহ্মণ হয়, সে বৈষ্ণব হয়, শুদ্ধ জ্ঞানবান ব্যক্তি, সেই তো চানঘ। তাহলে তো আপনাদের আর হরিকথা শুনতে অসুবিধে নেই, তাই কি না? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথমেটিক্সের মতো, অঙ্কের মতো ঘুরিয়ে সরস্বতী দেব প্রমাণ করে দিল, একটা স্ট্যাম্প দিয়ে দিল, একটা মোহর মেরে দিল যে ব্র্যান্ড করা হয়ে গেছে, এ সুতদেব গোস্বামীর কাছেই শুনতে হবে, কারণ নিষ্পাপ, নিষ্পাপ মানে নির্মল, আর তার মতো জায়গা ছাড়া কোথাও শুনবো। তার মানে কোটি ব্রাহ্মণত্ব, কোটি ব্রাহ্মণত্ব সুতদেব গোস্বামীর চরণতে গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়, কিছু লাভ নেই এসব বলে। তাই যে প্রথমে আপনাদের সন্দেহটাকে দূর করার জন্য, যেন কোনোরকম সংশয় সন্দেহ এসে অপরাধে পতিত না হন, নরকে চলে যেতে হবে, সেই জন্য বলছেন চা অনঘ, এই অনঘ কথাটা উৎপন্ন করেছেন, করে বলছেন আপনি তো সমস্ত পুরাণ আদি ইতিহাস সব করেছেন, সমস্ত পড়েছেন, ধর্মশাস্ত্র সবই আপনি জানেন, আর আপনি স্নিগ্ধ স্নিগ্ধ শিষ্য, তিনি আবার শিশু সুখদেব গোস্বামীর কাছে শুনেছেন স্বয়ং, সুখদেব গোস্বামীর কাছেতে তিনি ভাগবত শুনেছেন, যখন সুখদেব গোস্বামীর অধিবেশন চলছিল, ভাগবত কথার অধিবেশন, সেখানে পুরাণতে আছে 60,000 ঋষি ছিলেন। যাই হোক, গেল বছর আমাকে প্রশ্ন, আমি এটা ভাগবতে যেহেতু নেই উচ্চারণ করতে চাইনি, এটা সিদ্ধান্তের কোনো কথা নেই, এমনি প্রশ্ন করেছিলেন, এমন দেখুন ভাগবতেতে নাই 60,000, অন্য জায়গা আছে, অন্য অন্য পুরাণে পাওয়া যায়। যাই হোক, যাই হোক, এখানে বলছেন তাহলে আপনি দয়া করে, এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে অনেকে মনে করতে পারেন তত্র তত্রাঞ্জস আয়ুষ্মন ভবতা যদ বিনিশ্চিতম, আয়ুষ্মান এখানে বাহ্যদৃষ্টিতে মনে হবে যেন শিষ্যগণ গুরুদেবকে আশীর্বাদ করছেন, এই আবার কী কথা, হে আয়ুষ্মান, আরে আয়ুষ্মান ভব ইত্যাদি, এ তো জ্যেষ্ঠ ব্যক্তি গুরুজন ব্যক্তি কনিষ্ঠকে করে, তাই কি না, আয়ুষ্মান ভব ইত্যাদি করে। তো এখানে আয়ুষ্মান ইত্যাদি বাক্য করে এটা কেমন ধরনের লাগছে, খটকা লাগছে। সেখানে টিকাগারগর বলেছেন, সরস্বতী ঠাকুর বিশেষভাবে ব্যাখ্যা করেছেন, এসব কথার বিস্তৃত ব্যাখ্যা সরস্বতী ঠাকুর করেছেন, বলছেন এই যে আয়ুষ্মান কথাটা বলা হয়েছে, এটা আবেগের সঙ্গে, মানে তারা যে হাজার বছরের যজ্ঞ নিয়ে বসেছেন, অনেক সময় নষ্ট হয়ে গেছে, তারা বুঝতে পারছেন না আমাদের জীবনের আর কতটা সময় বাকি আছে, আর আমাদের গুরুদেব যদি চলে যায় তাহলে যে কথার জন্য আমরা দেখেছি আমরা কৃতজ্ঞতার্থ হতে পারবো না। তো এটা একটা একটা যেন একটা ভেতর থেকে একটা একটা আশা বেরিয়ে এসছে, এটা আশীর্বাদ সূচক নয়, তার একটা অভিলাষ যে আমাদের গুরুদেব যেন অক্ষয় আয়ুপ্রাপ্ত হয়ে এইসব অমৃতময় কথা বলুন, এটা আশীর্বাদ নয়। তারা উপদেষ্টার আসনে বসিয়েছেন সুতদেব গোস্বামীকে, আবার বসিয়ে নিচিত বসে আশীর্বাদ করবেন, এটা কেমন? হ্যাঁ, এটা অবশ্য হরিকথার সময় আমরা দেখেছি চতুষ্ণ, তাদের চতুষ্ণের একজন হরিকথা বলছেন আর তিনজন শুনছেন, এরকম ঘটনা দেখা গেছে, চতুষ্ণ তাদের মধ্যে একজন হরিকথা বলছেন আর তিনজন শুনছেন, আবার যে নবযোগেন্দ্র, তাদের নবযোগেন্দ্রের মধ্যে একজন একজন যোগেন্দ্র বলছেন, আবার আটজন যোগেন্দ্র তখন শুনছেন, এ তো আছে ঘটনা, হতে পারে। তার মানে কেউ নিচু হয়ে গেল, উঁচু হয়ে গেল, এমন কত কথা। নারদজি যাকে ভক্তিরাজ্যের সবচেয়ে বড় আচার্য বলা হয়, তিনি আবার চতুষ্ণের কাছ থেকে উপদেশ নিচ্ছেন, এগুলো হতেই পারে। এগুলো ভক্তিরাজ্যের বড় আনন্দময় কথা। হ্যাঁ, এগুলো কোনো তাচ্ছাই তত্র তত্রাঞ্জসা আয়ুষ্মনোভবতা যদ বিনিশ্চিতম। অঞ্জসা মানে খুব শীঘ্র, যা আমরা যেন কৃতকৃতার্থ হতে পারি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে শিষ্য কখনো গুরুদেবের কাছে গিয়ে বড় বড় কথা উচ্চারণ করবেন না। কেউ শিষ্য গুরু সম্বন্ধে ওয়াকিবহল নয়, অনেকেই দীক্ষা নিয়ে নিয়েছেন, কিন্তু গুরু বৈষ্ণবকে কন্ট্রোল করতে যায়, যা বলবে শিষ্য গুরুদেবকে শুনতে হবে। ওরা জানে না যে আগুনে হাত দিয়েছে, ওরা জানে না। আমি এ সম্বন্ধে অনেক কথা বলেছি চণ্ডীগড় আদি বিভিন্ন, কে শোনে, চোরায় না শোনে ধর্মের কাহিনী, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, কাউ কানে ঢোকে না। অপরাধ করে করে এতই অধঃপতিত হয়েছে, একটাও সত্য কথা সহ্য করতে, যেখানে আমার সত্য কথা হবে ওখানে বন্ধ করে দেবে, বলে এখানে যেন উনি না বলেন। আরে, আমার সারা ব্রহ্মাণ্ড রয়েছে ভগবান আমাকে কথা, কি হবে আমার, আমি তো ওখানে যাবই না, কি হবে আমার, সারা পৃথিবীতে চলছে, আমি এখানে বসে রয়েছি, তাতে কে আটকাতে, ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা যদি হয় আজকে আমি যে কথা আলোচনা করছি বা এতদিন ধরে, সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কী করে যাচ্ছে, ইন্টারনেটে বিভিন্ন, আমি তো চেষ্টা করি, ভগবানের ইচ্ছা। ভগবান চাইলে কেউ আটকাতে পারবে না, কাউকে আটকাতে পারে না, এই বিশ্বাস নিয়ে আমি সত্যি কথা আলোচনা করব। যার ইচ্ছা হলে শোনো না, চলে যাও, আপত্তি কিছু নেই, আমি তো কিছু লুটতে বসিনি। তাহলে এখানে গুরুদেবের কাছে শরণাগত শিষ্য কোনোদিনই কোনো বাক্য উচ্চারণ, বড় বড় বাক্য উচ্চারণ করবে না, সবসময় গুরুদেবের কাছে গিয়ে আমরা মাথা নিচু করে রয়েছি, মুখের দিকেও তাকাতে লজ্জা করে, কি আমি একটা নিচু পোকা, পোকামাকড়, আমার অবস্থানটা কি। আর কোনো বাক্য তিনি কি বলেন তাই শোন। মহাপুরুষগণের কাছে, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, কোনো মহাপুরুষগণের কাছে গিয়ে যদি তুমি কৃতকৃতার্থ হতে চাও, তাহলে দয়া করে গিয়ে বক বক বক বক বক বক করো না, মহারাজ আমি এসছি, এ বৃন্দাবন গেছিলাম, মহারাজ মেরে হয়েছে, মহারাজ ট্রেনে বড় ভিড় হয়েছিল, ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই এলাহাবাদের সামনে, তাই ট্রেন দেরি হয়ে গেছিলো, আজে বাজে রাজ্যের যত রাজ্যের জঞ্জাল কথা বলছে, এই কথাগুলোর কোনো একটা মূল্য নেই। তোর কথার কী মূল্য আছে, একটা কথার কোনো গ্যাবিটি আছে, কী আছে ওই কথাগুলো দিয়ে কী হবে, বরঞ্চ চুপ করে গিয়ে ওখানে দণ্ডবোধ করে, সাধু স্বামী দণ্ডবোধ করে, প্রশ্রায় অবনত চিত্ত, একবার মাতানো যুগে চুপচাপ বসে থাক। তার যদি হৃদয়ে দয়া হয়, তার যদি হৃদয়ে প্রেরণা দেয়, তাহলে চুপচাপ রয়েছো তুমি, কোনো কথা বলছো, হট করে তার মুখ দিয়ে মূল্যবান কথা বেরোতে আরম্ভ করে, বোঝা গেল কি বল। ওই জন্য মহাপুরুষও কা সামনে যাকার বক বক নেই কান্না, মহাপুরুষগণের কাছে গিয়ে কখনো বক বক বক বক কথা বলতে নাই। যদি বিরাট লাভবান হতে চান, তাহলে এই মহাপুরুষগণের কাছে গিয়ে চুপচাপ থাকবে। যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এলে, মা এলাম ওখান থেকে, বৃন্দাবনে গেছিলে, শুনলাম, হ্যাঁ গেছিলাম, অল্প কথা বেশি নয়, এইবার তিনি বলতে আরম্ভ করবে। আর যদি তুমি বক বক করো, তিনি চুপ করে থাকবেন, বলছি যা মর, আমার ছেলেটা চার্টার পাস করেনি, তিনবার পরীক্ষা দিয়েছি, জানেন মা একটু কৃপা করে দিন না যেন চার্টারটা এবার পাস করতে পারে, হ্যাঁ এই জন্য তোমার মহারাজ বসে রয়েছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না জানেন, একটু একটু কৃপা করে দিন তো, যত পাত্র দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এই জন্য মহারাজ বসে রয়েছেন, ছেলেটা এত চাকরির পরীক্ষা দিচ্ছে, হতে হতে হলো না মহারাজ, পরীক্ষা পাস করে গেছে, ভাইবাতে গিয়ে ইন্টারভিউতে হলো না, তাই তো গুরুদেব বৈষ্ণব খুব তার সঙ্গে কষ্টটা, তাই নাকি হলো না, আহা রে, এইগুলোর জন্য কি গুরু বৈষ্ণবের কাছে আসতে হয় নাকি। একটা রাজদরবারে কোনো মূর্খ গিয়ে বলছে আমি রাজার সঙ্গে একটু দয়া করবো, তা আগেকার দিনে রাজার সঙ্গে দয়া করার সুযোগ ছিল, গরিব গরিব ব্যক্তি, এখনকার দিনে ঢুকতে দেবে না, আগেকার দিনে গরিব ব্যক্তি, এমনকি কুকুর পর্যন্ত রামচন্দ্রের কাছে কোনো একটা নালিশ জানিয়েছিল, একটা কুকুর রামচন্দ্রের কাছে নালিশ জানিয়েছিল, আপনার রাজত্ব এরম হচ্ছে কেন, কুকুরের ব্যবস্থাটা রামচন্দ্র করেছিলেন, সেই কুকুরটা নালিশ করেছিল রামচন্দ্রের কাছে, রামচন্দ্রের কাছে গিয়ে কেউ কেউ, ভগবান তো কুকুরের কথা বুঝতে, ভগবান সব কথা বুঝতে পারে, জঙ্গলের পশু পাখি কোল ভিল যত আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত ভাষা আছে কৃষ্ণ সব বুঝতে পারে। যখন জঙ্গলেতে কৃষ্ণ যাচ্ছেন পাখিগুলোর সঙ্গে কী কী ইঙ্গিত করছেন, গোপিকারা বলছেন কী বলছো, ওর সঙ্গে বলছে কথা বলছে, ওর সঙ্গে পাখিগণের সঙ্গে কথা বলছে বলে হ্যাঁ ওর সঙ্গে কথা বলছে, পাখিগণের সঙ্গে কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ সবই বুঝতে পারে, কৃষ্ণ সবই বুঝে সব ভাষা জানে, কুকুরের ভাষাটা জানে রা কেন তিনি তো সে রামচন্দ্র সাক্ষাৎ পরাত্মরাখিলেশ্বর সবার হৃদয়ে বসে রয়েছে। রামচন্দ্রকে বলছেন নালিশ জানাচ্ছেন, রামচন্দ্রকে নালিশ জানাচ্ছেন যে প্রভু আমি এই যে ব্রাহ্মণের ঘরেতে কাজ করি আমি কোনো কিছু অন্যায় করি না, আমাকে অকারণে দেখতে দেখতে না দেখতে খালি পেটায় জুতো জুতো দিয়ে লাঠি দিয়ে, না আমি কোনো অন্যায় করিনি, তার ঘরের ভেতর ঢুকি না, আর গেটের সামনে তো আমি থাকবোই, মালিকের গেটের সামনে তো কুকুর থাকে, আমাকে দেখলেই পেটার, তো আপনি একটা বিচার করুন। রামচন্দ্র বলছে এক কাজ করো, এক কাজ করো, আমি বিচার করে দিচ্ছি, আমি বিচার করে দিচ্ছি। হ্যাঁ কী বিচার করবে, বা ব্রাহ্মণটার অন্য একটা শাস্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বললেন, ব্রাহ্মণটাকে আমি এই করে দেব। কুকুরটা কেঁদে বললেন প্রভু এক কাজ করুন, আপনি ওকে এক কাজ করুন আচার্য বানিয়ে দিন, আপনি ফেলে দেবেন না ওকে, আরও ওপরে তুলে দিন। সে কী কথা তুমি উল্টো বলছো, যে বলে এই জন্য বলছি ওকে আচার্য করে দিন, আচার্য হলেই সব লোকের আশ্রয় সব দেবে, আর তার দম্ভ তো এমনিতেই আছে আরও দম্ভ আসবে, তখন তো তাড়াতাড়ি অধঃপতিত হবে এবং আমার মতো কুকুর হবে, আমিও পূর্বজন্মে একটা আচার্য ছিলাম, আমি পূর্বজন্মে আচার্য ছিলাম, এই জন্য ওকে আচার্য করে দিন। রামচন্দ্র বলো কি আচার্য তো ভালো, ওপরে উঠিয়ে দেবো, না আমি ছিলাম এই জন্য এই পানিশমেন্টেই আমি ফিট মনে করছি, ওকে দিন। ভগবান এত রসিক বলে ঠিক আছে তুমি যা বলছো, তাহলে কুকুরও নালিশ জানাতে পারে, এখনকার দিনে কোনো গরিবের কথা কোনো মিনিস্টার শুনবেন না, অনেক কাঠখড় পুড়িয়ে হাতার কাছে যেতে হবে, নিতে নিতে নেতা হয় আর দিতে দিতে দাতা হয়, নিতে নিতে নেতা সব হরণ করে নেবে। এখানে চানঘ এই তো তো ব্যাখ্যা শুনলেন, আর এখানে যে অঞ্জসা আয়ুষ্মন ভবতা যদ বিনিশ্চিতম, এখানে খুব ভাইটাল কথা, এখানে বোঝার মতো জিনিস আছে, বলে এখানে গুরুদেব এসে গেছেন, গুরুদেবের কাছে এসে বলছে না গুরুদেব এক কাজ করুন মহাভারতের কথা বলুন বা উপনিষদের কথা একটু শোনান তো, এটা দাম্ভিক কথা, কিচ্ছু বলছেন না। দেখুন শব্দটা এর মধ্যে শিষ্য কেমন হবে তার পুরো লক্ষণ বলছেন, প্রথমেই আমরা ভগবানের কাছে এইটি আশা করি আপনি দীর্ঘ সময় যেমন আয়ু আপনার নিয়ে আপনি হরিকথা, আমাদেরও জীবনে ঠিক নেই, কাজেই এর মধ্যে আপনি যেটা ভালো বুঝবেন, আমাদের অবস্থা তো আমরা জানি না, যদি আমরা খুব বড় হয়ে যাই তাহলে গুরুদেবের কাছে গিয়ে তো গুরুদেব ছোট হয়ে যাবে, তো গুরুদেব তো কখনো ছোট হয় না, এই জন্য শিষ্যের কথা শিষ্যের মতোই হওয়া উচিত। এটা বলছেন ভবতা যদ বিনিশ্চিতম, ভবতা আপনি যেটা ভালো মনে করবেন আমাদের পক্ষে মঙ্গলকর, সেরকম ধরনের কিছু কথা বলুন, তাহলে দেখুন কীরকম ধরনের, আপনি যেটা ভালো মনে করবেন সেরকম ধরনের কিছু কথা বলুন। আজকে আমরা সুযোগ পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি, আমি অল্প অল্প জাম্প দিয়ে দিয়ে চলে যাব, উপায় নেই, বলছি আমরা আজকে সুযোগ পেয়েছি, আর আপনি যেটা ভালো মনে করবেন সেরকম ধরনের কথা আমাদের শ্রবণ করান দয়া করে, তাটা ভালো হয়। কেন আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্যাম বিবেশ ঘৃণন তত সদ্য বিমুচ্ছেত যদ বিভেতি স্বয়ং ভয়ম, যে ভগবানের কথা আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্যাম বিবেশ ঘৃণন, সংসারের অত্যন্ত দুস্থ অবস্থায় যে বিবশ হয়ে ভগবানের হা রাম হা কৃষ্ণ হা গৌর একবার যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তা কী হয়, আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্যাম বিবশ ঘৃণন তত সদ্য বিমুচ্ছেত যদ বিভেত স্বয়ং ভয়ম, যে সবসময় ওই ভয় থেকে মুক্ত পেয়ে যান, স্বয়ং যাকে ভয় বলেন যমরাজ, সেই স্বয়ং ভয়ও যাকে ভয় পেয়ে চলে, যদ বিভেতি স্বয়ং ভয়ম, বিভেতি মানে বিশেষ বিশেষ রূপে যিনি ভয় পান সেটা আমরা দেখব যখন আমরা ওই কপিল মুনির প্রসঙ্গ আসবে, সেখানে মায়াকে বলছেন মত ভয়াত বাতি বাতো, আমার ভয়েতে বাতাস ভয়, হ্যাঁ ইত্যাদি কথা বলছেন। ইন্দ্র বর্ষতি মত ভয়াত, সূর্য স্তপতি মত ভয়াত, সূর্য আমার ভয়েতে তাপদান করে, মৃত্যুশ্চরতি মত ভয়াত, মৃত্যু আমার ভয়েতে তোমাদের কিছু কাল হরণ করে নিয়ে যাচ্ছে, আজকে এত সুন্দর শরীর ব্যাস কালকে চলে গেল চোখের সামনে দেখা। এগুলোর জন্য অহংকার করতে বারণ করেছেন শঙ্করাচার্য, ওই জন্য এইসব কথা বলেছেন শাস্ত্রের বিভিন্ন জায়গায় ভরপুর এইসব কথা, বৈরাগ্যের কথা উৎপাদন জন্য, রসময় বৈরাগ্য হোক। মা কুরু ধন জন যৌবন গর্বন হর তিন মেষাত কালো সর্বম মায়াময়মিদম অখিলম হি ত্বা ব্রহ্মপদম বিদিত বিদিত্বা প্রবিশ বিদিত্বা ইত্যাদি কথা বলেছেন। মা কুরু ধনজন যৌবন গর্বম ইত্যাদি কথা জানিয়ে দেওয়া হয়েছে। এতে অহংকারের কিছু নেই, আজ আছে কালকে শরীরটা নেই, তো কিসে নিয়ে অহংকার করছো তুমি? আজ ভালো দেখতে কালকে গলে গেল, বসন্ত হয়ে বা ক্যান্সার হয়ে গেল, ব্যাস শেষ। এগুলো নিয়ে তো গর্ব করার কিছু নেই। ধন আছে, আজকে আছে কালকে লুট হয়ে, হরিশ্চন্দ্রের কত ধন ছিল আর তোমার কত ধন আছে, হরিশ্চন্দ্রের লুট হয়ে গেল, বিক্রি হয়ে গেল। কাজেই ধন জন কোনো কিছুর জন্য, বিদ্যা কোনো কিছুর জন্য গর্ব করার কোনো কারণ নাই। হরতি নিমেষাত কালো সর্বম, এই জন্য বলছে যে বিপদগ্রস্ত অবস্থা মৃত্যু উপস্থিত প্রায়, তখনও যদি ভগবানের নাম উচ্চারণ করো ভয় চলে যাবে, ভয় চলে গিয়ে আশার আলোক আসবে, কোনো ভয় থাকবে না। পরীক্ষিত মহারাজকে যখন সর্পদংশন লাস্টে করল তখন কি হয়েছিল? সম্পূর্ণ ভয় নির্মুক্ত। তখন বলছেন যে কৃষ্ণ কৃষ্ণগুণ গাথা গাইছেন, তখন বলছেন আমাকে যথেষ্ট সর্প দংশন করো, তক্ষক আমাকে যত পারে দংশন করো, আজ কোনো ভয় নেই, কেন আমি তো আর জড় শরীরের মধ্যে নাই, আমি ট্রান্সেন্ড করে উঠে গেছি উপরে অপ্রাকৃতিক জগতে। দশতু অলম কৃষ্ণ গায় গা, কৃষ্ণ গায় গাথা, কৃষ্ণ গান হতে থাকুক আর তক্ষক যত পারে কামরা, আর কোনো ভয় নেই। প্র্যাকটিক্যাল কত ঘটনা মনে পড়ে যায় আপনাদের, এগুলো সব বলতেও ইচ্ছে করে, সময়ও হয় না। কোনো এক একাদশীর দিনেতে রাত্রি জাগরণ করেছেন কোনো এক ভক্ত বৈষ্ণব, তিনি কালনায় জগৎ কালনায় আপনি জানেন সূর্যদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিত সেখানে সেখানে গৌর নিত্যানন্দ আছেন সেখানে, সেইখানে রাত্রি জাগরণ করতে গিয়ে একা রয়েছেন, কেউ নেই। রাত্রি জাগরণ করতে গিয়ে কোন সময় ঢুলে পড়েছেন, কোন সময় আর পাশে ছিল বাগানি ছিল, পাশে সাপ এসেছিল, কোন সময় হাত পড়ে গেছে, ব্যাস ছোবল দিয়েছেন গোখরো সাপ, যে গোখরো সাপ মরা মারবার ছোবল মারলে বাঁচার কোনো আশা নাই। তিনি ওই গোখরো সাপের ছোবলকে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটপট চিৎকার করেন, ভেতরে এত ভক্তি যে আমি যদি আজকে চিৎকার করে রাত্রিবেলা ভগবানের ঘুমের বিশ্রাম বিশ্রামের ব্যাঘাত হবে। তিনি চোখের জল ফেলতে গিয়ে যন্ত্রণায় হাঁটু গেড়ে ধীরে ধীরে গিয়ে ঠিক যেখানে চরণামৃতের পাত্রটা চেয়েছে সেই পাত্রটাকে নামিয়ে এনে এক চামচ এরকম মালা করছেন, বা হাত দিয়ে এরকমভাবে মুখে চরণামৃত দিচ্ছেন, তার বিশ্বাস আছে চরণামৃতে সর্ব মহৌষধি। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, যন্ত্রণায় ছটফট করছেন, একটা করে চরণামৃতের মুখে দিচ্ছেন। এই করতে করতে যখন সূর্যোদয়ের সময় হলো তখন মূর্ছা গেলেন, কিন্তু মারা যাননি। যদি বিশ্বাস থাকে মহাপ্রসাদে, যদি বিশ্বাস থাকে চরণামৃতে, তাহলে সেই চরণামৃত তাকে প্রাণদান করে। চাকদাতে জগন্নাথ ক্ষেত্রে অনেকের অনেক ভয়ঙ্কর রোগ ব্যাধি, খালি এসে কেঁদে কেঁদে জগন্নাথ আমার পয়সা নেই, এরকম রোগ হয়েছে প্রভু আমি কী করবো, চরণামৃত চরণ তুলসী নিয়ে চলে গেছে ওই কেসের, আপনাদের বিশ্বাস হয় না। তারকেশ্বর পর্যন্ত এখন কত লোক গিয়ে বিভিন্ন কুষ্ঠরোগ কুষ্ঠরোগ বিভিন্ন ব্যাধি গিয়ে বাবার কাছে ধন্না দেন, বাবা তোমাকে সারিয়ে দিতে হবে, আমি যা অন্যায় করেছি করেছি আর করব না, পরে দেখা যায় তিনি কৃপা করে সারিয়ে দেন, এরকম অজস্র উদাহরণ। যাই হোক, এসব কথা আর প্রয়োজন নাই। আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিবস গৃণন ততঃ সদ্য বিমুচ্ছেত যদ বিভেদ স্বয়ং ভয়ম। স্বয়ং ভয়ও যাকে ভয় করে আর তার কথা কি বলবো, সেটা সাক্ষাৎ ভগবান পরাত্পর অখিলেশ্বর ভগবানের কথা। সেখানে গুরুদেবের কাছে শিষ্য বিনম্রভাবে কিছু প্রশ্ন রাখতে পারে, পরিপ্রশ্নের কথা বলা আছে গীতাতে, প্রশ্নের কথা বলা নেই পরিপ্রশ্ন। যে পরিপ্রশ্ন মানে হলো যে প্রশ্নের দ্বারা আমার আত্মমঙ্গলের প্রসঙ্গ খুলে যাবে। পরিপ্রশ্ন কথাটার মানে প্রকৃষ্ট প্রশ্ন, আমার অহংকারের দ্বারা ভেতরে দাম্ভিকতার প্রভাবে, দাম্ভিকতার প্রভাবে আমি কিছু প্রশ্ন করে বসলাম, দেখি না উনি কি জানেন, এখানে তো এসছেন কি জানেন দেখি না, এটা বলে দাম্ভিকতাময় প্রশ্ন। আর এই যে পরিপ্রশ্ন যেটাকে বলা হয় সেটা গীতাতে অনুমোদন করা আছে, ভগবান বলেছেন পরিপ্রশ্ন পরিপাত ইত্যাদির কথা বলা আছে, আমি এসব কথা পরে আলোচনা করব গুরুতত্ত্বে এলে। তাহলে এখানে প্রকৃষ্টরূপে প্রশ্ন করছেন গুরুদেবের সামনে পরিপ্রশ্ন, যে জীবগণের ঐকান্তিক শ্রেয় কী, গুরুদেব দয়া করে যদি আপনি বলেন, হে মণিবর, হে সুতদেব গোস্বামী, আপনি যদি দয়া করে বলেন জীবগণের আত্যান্তিক মঙ্গল কী, ঐকান্তিক শ্রেয় কী তা বলুন। যার দ্বারা আত্মা হরি সম্যকরূপে প্রসন্ন হন সে প্রসঙ্গটাও আপনি বলবেন। সেই সর্বশাস্ত্রের সার যে বিষয় ধর্মশীল, আমাদের নিকট আপনি এইসব কথা বলুন, আমরা বড় আশা নিয়ে বসেছি, আজকে এই যজ্ঞের বাহানা নিয়ে বসেছি, কিন্তু গুপ্ত উদ্দেশ্য হলো আমাদের, আমি জানাম, জানি ভগবান কোনো না কোনো সময় এই যজ্ঞস্থলিতে আপনার মতো রত্নকে পাঠিয়ে দেবেন, এটা আমরা ভেবেছি। ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে যে এলেন, কী জন্য জন্মগ্রহণ করলেন, কী কারণ তিনি এলেন, তিনি লীলার নিমিত্ত অবতার গ্রহণ করে কী কর্মসমূহ করলেন, আর ভগবানের অন্যান্য যত অবতারাবলী আছে, সেই সেই অবতার রাম নৃসিংহবরাধ বিভিন্ন অবতারাবলী তার, যেগুলো আপনারা কীর্তন আপনার শ্রীমুখে আমরা শ্রবণ করতে চাই, শ্রীহরির মঙ্গলপ্রদ কথা সকল বর্ণন করুন। আর যোগেশ্বর ভগবান পরাত্পর অখিলেশ্বর যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য ধামেতে যখন চলে গেলেন, তখন ধর্ম কার শরণ গ্রহণ করলেন ইত্যাদি এই ছ ধরনের প্রশ্ন এখানে উত্থাপন করেছেন। সেটাকে আমি খালি পড়ে যাচ্ছি, আপনারা শুনুন, বাংলাতে বলে দিলাম। আপন্ন সংসদেম ঘোরাম জন্নাম বিবস গৃণন ততহ সদ্য বিমুচ্চেত যদ বিভেত স্বয়ং ভয়ম যৎপাদ সংশ্রয়া সূত মুনয়ো প্রসমায়না সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সরধুন্যা পোনু সেবয়া। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সরধুনি গঙ্গায় স্নান করলে পবিত্র হবে, কিন্তু শ্রী ভাগবতী কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সাধুর পবিত্র সাধুর দর্শনের সঙ্গে সঙ্গে পবিত্র হবে। যৎপাদ সংশ্রয়া সুত মুনয়ো প্রসমায়না সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সর্ধন্যপনুসেবয়া কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকে কর্মণঃ শুদ্ধি কামন শৃণুমাদ যশ কলিমলাপহম তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভিঃ ব্রুহি ন সদ্দধানানাম লীলায়া দদতো কদাহ আথাখ্যাহি অথাখ্যাহি হরে ধীমন অবতার কথা শুভা লীলা বিদধতা স্বৈরম ঈশ্বর স্বাত্মমায়া বয়ম তো ন বৃত্যুৎপাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। বড় অপূর্ব কথা, আপনার কথা যেন মনে হচ্ছে আমরা তৃপ্ত হতে পারছি না, আরও বলুন আরও বলুন। সেই জন্য বলছেন এইটা হচ্ছে বাস্তবিক শ্রোতার লক্ষণ, যে হরিকথা শোনার পর আমরা তৃপ্ত হতে পারলাম না, আরও শুনলে ভালো হতো, আরও অনেক কথা শুনতে চাই, এটাকে বলে বাস্তব শ্রোতার। আমি শ্রোতার লক্ষণ আলোচনা করেছিলাম, মিন শ্রোতা, বিভিন্ন রকম শ্রোতার কথা আলোচনা করেছিলাম, কে কিরকম। বয়ম তু নৃত্তি পাম উত্তম শ্লোক বিক্রমে যশৃণতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে কৃতবান কীল কর্মাণি সহরামেন কেশব অতিমর্তানি ভগবান গুরু কপট মানস কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম কলিম আগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন অস্মিন ক্ষেত্রে নৈমিষ ক্ষেত্রে, এটা সংস্কৃত না জানলেও বুঝতে পারবেন, ভালো করে অ্যাটেনশন দিবেন। কলিম আগতমাজ্ঞায় কলি এসে গেছে জেনে, আজ্ঞায় জেনে কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম বৈষ্ণবে বয়ম আসিনা দীর্ঘ দীর্ঘ সত্রেণ কথায়াম সস্খনা হরে। তাহলে এখানে মতলবটা তাদের যজ্ঞের বেরিয়ে পড়ল। আমরা বৈষ্ণবগণ বসেছি, আমরা এই যে যজ্ঞের একটা বাহানা নিয়ে বসেছি, আসিনা দীর্ঘ সত্রেণা কথায়াম সক্ষণা হরে, আমরা হরিকথা শুনবার একটা বিস্তৃত যেন সুযোগ পাই, এর একটা বাহানা নিয়ে এই যজ্ঞ করতে বসেছি। আসলে যজ্ঞভোগ্য আমাদের উদ্দেশ্য নয়, এটা তো বাহানা। আমরা জানি কোনো না কোনো সময় ভগবান করুণময় আপনার মতো ব্যক্তিকে পাঠিয়ে দেবে। তারপরে বলছেন হাত জোর করে গুরুদেবের কাছে, ত্বম ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির যথাম কলিন সত্যহরম পুংসাম কর্ণাধার ইবার নবে। এই অনন্ত ভবসাগরের মধ্যে ত্বম ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির যথাম কলিম সত্ত্বহরম পুংসাম কর্ণধার ইবার্ণবম। মহাসমুদ্রে আপনার হাবুডুবু খাচ্ছি আমরা। ত্বম ন সন্দর্শিত ধাত্রা, ভগবান এই আপনাকে আমাদের চোখে দেখিয়ে দিয়ে এই দেখ এসে গেছে, এটা বলছেন। ত্বম ন আপনাকে দেখিয়ে দিয়েছে ভগবান, আপনাকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে ত্বং ন সন্দর্শিত, সম্যক রূপে ভগবান আমাদের চোখে আঙুলে দেখিয়ে দিল, ধাত্রা মানে বিধাতা, দুস্তরম নিস্থিতির যথাম, এই দুস্তর সংসার সাগরকে পার হওয়ার জন্য দেখি একে আশ্রয় কর, হয়ে যাবে, দেখিয়ে দিলেন ভগবান। আর কলিম সত্যহরম, কলিকালে কিচ্ছু টিকবে না, কলিকালে যোগ ধ্যান ভক্তি যা করতে চান, কলি সবসময় সার বস্তুটাকে হরণ করে নিয়ে, খালি লড়াই খালি ঝগড়া, দিতে হবে মারতে হবে চলতে হবে, খালি লড়াই চলবে। সেরকম হচ্ছে কলিন সত্যহরম পুংসাম, এটা কিন্তু মনে রাখবেন, কলিকালে কিচ্ছু রাখতে পারবেন না, শুদ্ধতা বজায় রাখতে পারবেন না, কোনো কিছু করতে গেলে বাধা আসবে। খুব উচ্চতর অবস্থায় যারা পৌঁছেছেন তারা ছাড়া করে কলি তাদের কিছু করতে পারেন না, কলি ভয় পালান, এই কথার উত্তর পরীক্ষিত মহারাজ স্বয়ং বলেছেন, ভাগবতে আছে। সুতদেব গোস্বামীকে প্রশ্ন করে, আচ্ছা কলিকে মারলেন না কেন, কলি যেন এত বদমাশ, কলিকে মেরে ফেললেই হতো, তার উত্তর দিয়েছেন কলিকে মেরে কী হবে, যারা সাবধানে থাকে তাদের তো কিছু করবে না কলি, পারবে না, আর যারা বদমাশ বাচাল বদমাশি করছে করুক কী হবে। তাহলে ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রাহ্মণে ব্রাহ্মণ্যে ধর্মবর্মণি স্বাম কষ্টম অধুনোপেতে ধর্ম কম শরণম গতা, ধর্ম কার শরণে গেল, যখন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেলেন, নিত্যলীলা নিত্যলীলা সবসময় যেটা প্রকট লীলা ওটাও নিত্যলীলা, কথাটা যেন কেউ না বোঝে, অর্থাৎ সাধামে চলে গেলেন এটা ভালো কথা। তখন কলি কার শরণে গেল, কলকি কলি কার শরণে গেল, এই কথা প্রশ্ন করলেন। তাহলে ছটা প্রশ্ন আমরা পরপর বাংলাতে বলে দিয়েছিলাম, এটা সংস্কৃতে বললাম। এখন ইতি শ্রীমদ্ভাগবতী মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াম বৈয়াসিক্যাম পরম প্রথম স্কন্দে নৈমিষোপাখ্যানে ঋষি প্রশ্ন নাম প্রথম অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব, শ্রীমদ্ভাগবতী মহাপুর দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে এবার যখন এই ধরনের সুন্দর প্রশ্নগুলো রেখেছিলেন কার কাছে, সুতদেব গোস্বামীর কাছে, এই প্রশ্ন রাখার পর আমাদেরকে বলছেন ভাগবতী মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ ইতি বলছেন ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রৌমহর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তুম উপচক্রমে। এরকমভাবে যখন সম্প্রশ্ন শিষ্য অবস্থায় যারা প্রশ্ন করলেন, ভালো করে যখন প্রশ্ন করলেন, রৌমহর্ষণী অর্থাৎ রৌমহর্ষণ তার শিষ্য সুতদেব গোস্বামী, রৌমহর্ষণ সাক্ষাৎ ব্যাসদেবজির কৃপা পেয়েছিলেন, আর সুতদেব গোস্বামী সুখদেব গোস্বামীর কৃপা পেয়েছিলেন। রৌমহর্ষণীর কাছে ব্যাসদেবজি ইতিহাস পুরাণ আদি রেখে গেছিলেন, এইসব কথার প্রসঙ্গ আসবে। রৌমহর্ষণীর কথা প্রসঙ্গ যখন এসেই পড়ল, তখন কেউ কেউ আপনাদের ভুল কথা বলতে পারে, সেই জন্য আগেই আমার সিদ্ধান্তটা একটু বলে দেওয়া দরকার। রৌমহর্ষণজি যখন হরিকথা শুনতে বসেছিলেন নৈমিষ ক্ষেত্রে, বলদাওজি মহারাজ যখন এসেছিলেন, তখন তাকে কি করেছেন, ঘাস দিয়ে, এই ঘাস দিয়ে তাকে গলাটাকে ফেরে দিয়ে তাকে ফেলে দিয়েছিলেন। আপনাদের মধ্যে অনেক সন্দেহ আসবে, ঋষিগণ সেখানে প্রশ্ন করেছিলেন বলদাওজি মহারাজকে, আপনি সত্যতাম সত্যতাম পতি ভগবান বলদেব, আপনি এটা কী করলেন, ব্যাসাসনে বসে রয়েছে আপনার, তাকে আপনি এরকম শাস্তে বিচার আছে, উনি উঠে দাঁড়াননি ইত্যাদি কথা। আসলে একটা গুপ্ত কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে সুতদেব গোস্বামী এই রৌমহর্ষণী, চিন্তা করে দেখুন যে লোকরা মন্তব্য করে তাদের মস্তিষ্ক কি বিকৃত আছে নাকি ঠান্ডা আছে। রৌমহর্ষণী তার কথা বলতে গিয়ে প্রথমেই আমরা বলবো, যারা কোনো কমেন্ট করছেন তার সম্বন্ধে, তাদের বুদ্ধি কি স্থির আছে নাকি তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে, কোনটা। যার নাম রৌমহর্ষণী দেওয়া হয়েছে, রৌমহর্ষণী মানে হলো ভগবানের নাম কীর্তন যখনই হতো তার লোমগুলো খাড়া হয়ে যেত, বুঝে গেল। নাও থিঙ্ক অফ ইট, এবার চিন্তা করে দেখো কত বড় কথা, ভগবানের নাম কীর্তন যেখানেই হতো শোনার সঙ্গে সঙ্গে তার লোমগুলো খাড়া হয়ে যেত, যেটা হনুমানজি মহারাজের হয়। হনুমানজি মহারাজের একা বসে এরকম কীর্তন করেন, জয় রাম শ্রীরাম জয়, ব্যাস লোম খুব খাড়া হয়ে যায়, চোখ দিয়ে অনর্গল জল। হনুমানজি মহারাজ আচার্য, বড় আচার্য, তিনি একটা দ্বীপেতে আছেন, আমরা পড়বো সে জানবো। তাহলে রৌমহর্ষণীকে যে ব্যক্তিরা এরকম একটা কমেন্ট করে দিলে, মুখে যা এলো বলে দিলে, আর রৌমহর্ষণীকে ও অন্যায় করেছিলেন, মেরে ফেলেছে বলদাওজি মহারাজ। বলদাওজি মহারাজ সত্যতং প্রতি সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর, কৃষ্ণ বলো নামে পার্থক্য নেই, খালি কৃষ্ণের দ্বিতীয় কলেব, প্রথম প্রকাশ তো বলরামকে কি বলা হয়, কৃষ্ণের প্রথম প্রকাশ, কৃষ্ণ আর বলরামের পার্থক্য নেই। বলরামে রাস করেন, কৃষ্ণও রাস করেন। আর অনেকে এসব প্রশ্ন, বলরাম কেন রাস করে, ওসব প্রশ্ন আমি উত্তর দেবো পরে, কোনো প্রশ্ন আমি ছেড়ে যাব না যাতে আপনাদের ধোকা খেতে হয়, কিন্তু শুনে মনে রাখতে পারলেই হলো, সেটি আমার বড় দক্ষিণা, কি মনে রাখতে পারে না। সেখানে বলা হচ্ছে রৌমহর্ষণজির হৃদয়তে, রৌমহর্ষণজির হৃদয়তে প্রেমে বিগলিত হয়ে এক প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন, হে ঠাকুর ব্যাসাসনে বসে থাকবো আমি, হরিকীর্তন করবো, আর এরম অবস্থায় আমার দেহকে আপনি নিয়ে যাবেন, এরম কবে হবে, কবে হবে বলো, সেদিনও আমার। এই কথা ভেতরে ভেতরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কে, রৌমহর্ষণী। লোকে জানে না, বলদাওজি মহারাজ দেখলেন এই তাকে কৃপা করার সুযোগ। যেমন নিত্যানন্দ বাবু কী করলেন, নিত্যানন্দ শিবানন্দ সেনকে বললেন, এই শিবানন্দ ভিক্ষায় চলে গেছেন, যখন সব গৌড়ীয় ভক্তগণকে নিয়ে তুই পুরুষোত্তম ধামে রথযাত্রার উপলক্ষে যাচ্ছেন, ব্যাটেলিয়ান বৈষ্ণের একদম টিম ফুল ট্রুপস যাচ্ছে, কার দায়িত্ব, শিবানন্দ সেন, শিবানন্দ সেনের সঙ্গে একটা কুকুরও যাচ্ছে, একটা জায়গায় সবাইকে রেখে ভিক্ষা করবার জন্য শিবানন্দ গ্রামে গেছেন। বলরাম নিত্যানন্দ দেখলেন এই হচ্ছে সুযোগ, বলরাম নিত্যানন্দ ক্ষীর গালাগাল দিতে আরম্ভ করলেন, বেটা শিবা কোথায় আমাদের ফেলে চলে গেল, খিদে পেট জ্বলছে, ভগবানের আবার খিদে পায় পেট জ্বলে। নিত্যানন্দ বলছেন খিদায় পেট জ্বললো, বেটা শিবা কোথায় গেল, শিবার ছেলেপেলেগুলো মরুক বেটা। শিবানন্দ সেনের পত্নী কাঁদতে আরম্ভ করলো, এই যে আমার ছেলেপেলেগুলো মরবে, অভিশাপ দিচ্ছে গোসাই। শিবানন্দ সেন ফিরে এসে, ওগো ওগো দেখো গোসাই অভিশাপ দিয়েছে আমার ছেলেগুলো মরুক বলে। শিবানন্দ হেসে বললেন, তুই একটা খেপি, অভিশাপ দিয়ে ভালো হয়েছে, আমার ছেলেগুলো তার বালাই নিয়ে মরুক না, সে কে জানিস, বলরাম সাক্ষাৎ নিত্যানন্দ। তার কাছে গিয়ে দণ্ডবত করে, কাছে গেছে দণ্ডবত করতে, যেই দণ্ডবত করতে গেছেন নিত্যানন্দ দেখেছে সামনে বেটা বলে এক লাথি বুকের উপর এক লাথি মেরে দিয়েছেন। কে কে? নিত্যানন্দ। লোকে বললো, এ কি আবার ভগবান নাকি, ভগবান নিত্যানন্দ আবার এত রাগ লাথি মেরে দিলেন, আর নয় দেরি হয়েছে একটু খেতে দিতে, তা বলে লাথি মারবেন? যারা টিকাকার, যারা দার্শনিক বাস্তবিক তত্ত্বজ্ঞানী, তারা বললেন শিবানন্দকে যদি আলাদা ডেকে এসে বলতেন, শিবা তুমি আমার বড় প্রিয়, এসো তোমাকে কৃপা করি, তাহলে বাইরের অন্য লোক বলবো শিবানন্দ আপন হয়ে গেল, আমরা কোথাকার, আমরা কেউ নয়, আমাদেরকে একটু বললেন না, সেই জন্য এমনভাবে ব্যতিরেক ভাবে কৃপা। এক লাথি শিবানন্দ লাথিটাকে বুকে নিয়ে বললেন, প্রভু আজ তুমি আমাকে নিজের বলে স্বীকার করলে, আজকে তুমি আমাকে নিজের বলে স্বীকার করলে, আহা, অর্থাৎ গোপনে একটা লাইসেন্স দিয়ে দিল, চরণটাকে মারা মানে কি, একটা ট্রেড লাই, একটা ট্রেডমার্ক দিয়ে দিল, যা আবার সোল এজেন্ট, এটাকে বলে সোল এজেন্ট, এখানে আর এই কোম্পানির কোনো এজেন্ট আর থাকবে না, সোল এজেন্ট পুরো একেবারে এই এলাকা একা, শিবানন্দ সেনকে একা সোল এজেন্ট করে দিলেন। লোকে কিন্তু বুঝল না ভগবানের এই ধরনের কৃপাগুলোর মহিমা, আপনারা প্রেমী ভক্ত হলে তখন উপলব্ধি করবেন, তার আগে বুঝতে খালি ভগবানের দোষ দেখবেন, সাধুদের দোষ দেখবেন। তাহলে এখানে আমরা দেখলাম রৌমহর্ষণী শব্দ আসার সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা হলো এই কথাটা ব্যাখ্যা হওয়া দরকার, কেন পরবর্তীকালে কেউ অত ব্যাখ্যা শুনলেন রৌমহর্ষণীকে মেরে ফেলেছেন বলাই, বল্লভজি মহারাজ ওখানে এসে দেখলেন একটা উপলক্ষকে কেন্দ্র করে, সেখানে তিনি কী করলেন, বেটা উঠে দাঁড়ালো না, এই একটা একটা ছিদ্র নিয়ে কী করলেন, একটা ঘাস নিয়ে বলরামকে এই একে রৌমহর্ষণকে উদ্ধার করলেন, কিন্তু ওখানে যজ্ঞক্ষেত্রে এক ফোঁটা রক্তও কিন্তু পড়ে নাই, মাইন্ড ইট। বলরাম তাকে ঘাস দিয়ে, একটা ঘাস নিলেন স্ট্র নিয়ে গলাটাকে এরম করলেন, চলে গেলেন, বিশ্বাস হলো। আমি কিছুদিন আগে ঘটনা বলেছি, তিনটে বাচ্চা কী করে একই সঙ্গে মরল। তাহলে সেখানে দেখা গেল এইভাবে কৃপা করলেন, আর জগতের অন্য অন্য তার্কিক ব্যক্তিগুলো বলরাম মেরে ফেললেন, আবার যেন এইটার কেউ নকল না করে সেই জন্য বলরাম এবার সাধারণ মানুষের মতো লীলা করলেন। ঋষিমুনিরা বললেন, হে প্রভু এই আপনি কী করলেন, আপনি সাত্যদান প্রতি আপনি ব্যাসাসনে বসে মেরবেন, একে এ করলেন, উপদেষ্টা সে ব্যাসাসনে বসে রয়েছে। তখন বলরাম যে হাত জোর করে বলছেন, আচ্ছা অন্যায় যদি হয়ে থাকে কী করতে হবে আমাদের, আমাকে বলরাম সাধারণ মানুষের মতো যা কৃপা তো করে দিয়েছেন, আবার সাধারণ মানুষ যেন নকল না করে এই জন্য সাবধান হয়ে, তিনি বলছে আচ্ছা অন্যায় তো করে ফেলি, এখন কী করতে হবে, যান আপনি সমস্ত তীর্থ ঘুরুন, তীর্থ পর্যটন করে ব্রহ্মহত্যার এই পাপ সমস্ত বলরাম ঘুরতে বেরোলেন সারা তীর্থ, এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে আর বলরাম আনন্দে ঘুরছেন সারা তীর্থ, ঘুরে লাস্টে কুরুক্ষেত্রে আবার এলেন, তাহলে আমি তো ঘুরে এসেছি পাপ পাপ সব দিয়ে এসেছি, ভগবানের আবার পাপ, অনন্ত ব্রহ্মাণ্ডকে মুহূর্তের মধ্যে শুদ্ধ করতে পারেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারেন। হ্যাঁ, বাসুদেব দত্ত এই কথা বলেছিলেন না, প্রভু এই জগতের সবার পাপ আমার ঘাড়ে দিয়ে এদেরকে মুক্ত করে দাও। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, জগতের লোকের পাপগুলো তোমার মাথায় দেবো কেন, কৃষ্ণ কি দুর্বল নাকি, নিজেই কৃষ্ণ অত যেরম বলছেন না, কৃষ্ণ কি দুর্বল নাকি? আচ্ছা তুমি জানো না একটা ডুমুর গাছে অসংখ্য ডুমুর হয়, সেই ডুমুরের মধ্যে একটা ডুমুর যদি পড়ে যায়, পড়ে গিয়ে নষ্ট হয়, ডুমুর গাছটাই কাঁদতে বসে নাকি, গেছে গেছে একটা ডুমুর গেছে, সেরকম অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের বিরজার জলেতে ভাসছে, আর তোমার ইচ্ছা হয় যে ঠিক আছে এই ব্রহ্মাণ্ডটাকে সব জীবকে উদ্ধার করবে, তোমার ইচ্ছা মতো হয়ে গেছে, যাও তোমার ইচ্ছা মতো হয়ে গেছে। তার মানে চৈতন্য মহাপ্রভু যখন ওই বাক্যটা বলছিলেন বাসুদেব দত্তকে, সেই সময় কিন্তু যত জীব ছিল তাদের কিন্তু কমিটমেন্ট করে ফেলেছেন তিনি, নতুন জীবেতে আবার এসে এখানে ভরপুর, যেমন অযোধ্যায় যখন হরিদাস ঠাকুরকে বলেছিলেন, আচ্ছা অযোধ্যার সবাইকে অবধপুরী সবাইকে নিয়ে রামচন্দ্র চলে গেলেন, তা বাকি জীবগুলো এলো কোত্থেকে? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু সমস্ত জীবকে নিয়ে রামচন্দ্র উদ্ধার করে দিলেন, আর নতুন জীবগুলোকে সংসারে উদ্ভুত করে ওখানে রেখে দিয়েছেন, কিন্তু কেউ জানতে পারলো না, পরস্পর আবিষ্কার করলো আমরা এখানে, আর তো তাদেরকে মায়া দিয়ে মোহিত করেছেন। ঠিক সেই রকম বলরামজি মহারাজ ইচ্ছে করে মনুষ্য ভূমিকা লীলা করলেন, মনুষ্য লীলা করছেন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাম বললেন, ঠিক আছে আমি তো অন্যায় করেছি, কী করতে বলে সব তীর্থ ঘুরে আসো, সব তীর্থ ঘুরে এসে প্রায়শ্চিত্ত করলেন, সব কিছু করলেন, ভগবানও এসব দেখান ইচ্ছে করে, প্রায়শ্চিত্ত আদি যাতে সাধারণ মানুষ অত্যাচার না করে। সুতদেব গোস্বামী এবার গুরুদেবের বন্দনা করতে পারেন, তার গুরুদেব যং ব্রবয়ন্দমন পেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তনময়তয়া তরব বিনেদুম স্তং সর্বভূত হৃদয়ম মুনিমান তোস্মি যং ব্রবয়ন্দমন পেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব বিনেদুম তং সর্বভূত হৃদয়ম মুনিমান তোস্মি যাসানুভাবমখিল শ্রুতিসারমেকম আধ্যাত্মদীপমতিতিতিরসতম তম অন্ধম সংসারীণম করুণায়হ পুরাণ গুহ্যম ত্বং ব্যাসসূনমুপজামি গুরুম মুনীনাম সংসারীণম করুণায়হ পুরাণ গুহ্যম ত্বং ব্যাসসূনমুপজামি গুরুণাম প্রণম্যসি গুরুং ভূয়ো শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুম শ্রীসূকম তমপাশ্রয়ে প্রণম্যসি গুরুং ভূয়ো শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুম শ্রীসূকম তমপাশ্রয়ে। সুখদেব গোস্বামীর চরণে আমরা অনন্ত দণ্ডবত জানাই। ভাগবতের মহিমা সম্বন্ধে আমি এটা উল্লেখ করেছিলাম, শাস্ত্রীয় প্রমাণ নন্দনন্দন কৃষ্ণেষু স্বয়ং সুখ, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যাকে আপনারা বলছেন তিনি অন্য একটা স্বরূপে সুখদেব গোস্বামী রূপে জগতে আদর্শ স্থাপন করবার জন্য উদিত হয়েছেন। নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং সুখ, তাকে বন্দনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়, তথাপি বন্দনা করতে হয়, তিনি অতীত ভূমিকায় রয়েছেন। সুতদেব গোস্বামী তাকে বন্দনা করে বলছেন, যং প্রবয়ন্তম মনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুন স্তং সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। যিনি মায়ের পেট থেকে আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, তিনি ষোলো বছর পর্যন্ত মায়ের গর্ভেতে ছিলেন, জগতে আবির্ভাবের সঙ্গে সঙ্গে মায়া ধরতে পারে, সেই জন্য তিনি মায়ের গর্ভ থেকে বেরোননি। সুখদেব গোস্বামীকে মাতৃগর্ভ থেকে বেরোবার জন্য সবাই প্রার্থনা করল, সবাই প্রার্থনা করল, তিনি বললেন, না বাইরে মায়া আছে আমি যাব না, আমি ভালোই আছি, যোগনিদ্রা আছে মাতৃগর্ভে, বললেন না। তখন ব্যাসদেব গোস্বামীর ইচ্ছাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রার্থনা করেছিলেন, ও সুখ শিগগিরি এসো বাইরে, না প্রভু মায়া ধরবে না, মায়া ধরবে না, আচ্ছা ধরবে কিন্তু এত কম সময় ধরবে যেটা কোনো হিসাবের মধ্যে আনতে পারে, মায়া ধরবে না বললে আমার সৃষ্টির নিয়মটা পুরো একটা ডিসঅর্ডার এসে যাবে, বিশৃঙ্খল নিয়ম, সবাইকে ধরছো তোমাকে ধরবে না, এক কাজ করো শোনো, একটা গৌমাতার শিঙের ওপরে একটা যদি সর্ষে রেখে দিই, সর্ষে তো যে থাকবে, বলে না মুহূর্তের মধ্যে পড়ে যাবে, ওইটুকু সময় থাকবে মায়া, তাহলে অলমোস্ট ধরবে না তোমাকে মায়া, তুমি এখন এক কাজ করো বাইরে এসো, এরকম অ্যাসিওরেন্স পাওয়ার পর তখন সুখদেব গোস্বামী বাইরে এলেন। কিন্তু বাইরে এসে জন্ম নেওয়ার পর আমার কোন মা, আমার কোন মা আমাকে জন্ম দিল, আমার বাবাটা কোনটা, এটাও দেখেন। সঙ্গে সঙ্গে নারী ছেদন হওয়া উচিত, সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেল সন্ন্যাস নিয়ে। ষোলো বছরে সঙ্গে সঙ্গে চলে গেল, করে ফিরেও তাকালেন না, এটা আমার মা বাবা, মানে জন্মমুক্ত তিনি। আর ব্যাসদেব গোস্বামী দেখলেন, তিনি জানেন ভগবানের ইচ্ছাতে কৃষ্ণই এসছেন সুখদেব গোস্বামীরকে আমার আমার পুত্ররূপে। তিনি ওই জন্য পুত্র পুত্র বলে চিৎকার করছেন এবং পেছনে পেছনে দৌড়াচ্ছেন। আপনারা মনে করবেন পুত্রের জন্য আমরাও কাঁদি, উনিও কাঁদলেন, তা পার্থক্য কী আছে মশাই? কথাটা বুঝলেন না, উনি পুত্রে তি তন্ময় তয়া তরব বিনেদুম স্তং সর্বভূত হৃদয়ম মুনিমান অতস্মি। ব্যাসমুনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ভগবান সাক্ষাৎ সক্তাবেশ অবতার তার। ব্যাসমুনি সাধারণ কেউ নয়, ব্যাসদেবজির মায়া ধরেছে, ছেলের জন্য কাঁদে, আমি আমার ছেলের জন্য কাঁদি তা আপনি কেন বারণ করেন? এটা কোনো কথা না, এটা মূর্খের কথা। ব্যাসমুনি তার যে চোখের জল বেরছেন এই কারণে যে এই অমূল্য সম্পত্তি একটা চলে যাচ্ছে। কি কারণে? আমাদের ইংরেজিতে একটা কথা আছে, মিন্স ইজ জাস্টিফাইড বাই দ্য এন্ড। যে কোনো ক্রিয়াকর্ম করুন তার এন্ড কি করতে চান, উদ্দেশ্য, এটা যদি ঠিক না থাকে ইউড বি পানিশড। যে কোনোভাবে ভগবান যে কোনোভাবে পানিশমেন্ট দেবে। বোঝা গেল কি বললাম? এখানে ব্যাসদেব গোস্বামীর কাঁদার উদ্দেশ্য হল যে একটা জুয়েল, সাক্ষাৎ কৃষ্ণ এখানে এসছে, পুত্র তো নামে পুত্র, তার প্রতি তো তার কোনো আসক্তি নেই। কি চিন্তা করলেন তিনি, এই যে আজন্ম পরমহংস ব্যক্তি যার ব্রহ্মচর্য বলে কথাটা বলতে আমাদের লজ্জা হয়, যিনি ব্রহ্মচর্য পালন, এই কথাটা একটা লজ্জার কথা, কী কথা বলবো? ব্রহ্মচর্য সে স্ত্রী আর পুরুষ, এই পার্থক্যই জানে না। সুখদেব গোস্বামী চেনেই না কোনটা স্ত্রী কোনটা পুরুষ। রামায়ণে আছে সিংহ ঋষি, এই যে সিংহমুনির ছেলে কী নাম ভুলে গেলাম, হ্যাঁ তার কোনো স্ত্রী পুরুষের ভেদবুদ্ধি ছিল না, ঋষ্বর সিংহমুনি, তাকে কায়দা করে নিয়ে আসা হলো, একটা সুন্দরী রমণীকে দেখে বাড়ি দেখা করে সেই গিয়ে তার গায়ে গায়ে গাঁ শিখছে, তার সঙ্গে মজা করছে, বুঝতে পারছে ঋষি বালক, সে কী ব্যাপারে কোথা থেকে কী হলো, তার বাবা ছিল না, ছোট, সে তার আইডিয়াই নেই কে পুরুষ কে স্ত্রী, তাকে কায়দা করে ধরে নিয়ে এলো, কারণ না হলে বর্ষা হবে না। জনক রাজা কায়দা করে নিয়ে এলো, এসে তা আবার বৃষ্টি হলো, এই কারণে নিয়ে এসেছিল। অনেক কথা এসব কথা, যাই হোক, এখন আমাদের প্রশ্ন হল ব্যাসদেব গোস্বামীকে মায়া ধরেছে, আমাকেও মায়া ধরে, তা আমার কী দোষ? মানে এটা নয়, এটা মূর্খের কথা। ব্যাসদেব গোস্বামীকে মায়া ধরেনি, ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন এরকম একটা পিস আর পাব না, এ একজনই হয়, কৃষ্ণই ব্যাস শুক্রবে এসছেন, তাকে যদি ধরে রাখতে পারতাম, আর শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে উদয় হয়েছে এটা যদি তার মতো একটা সৎপাত্রের মধ্যে আমি রাখতে পারতাম এই ভাগবত রসটাকে, তাহলে আমি একবার নিশ্চিন্ত হতে পারতাম। আর জগতে কেউ নেই যে এই রসটাকে ওই পাত্রে রাখব, ভাগবতী মহাপুরাণের এক্সট্রিম প্রচার সম্ভব হবে যদি একে আমি কোনো মতে ধরে আনতে পারি। এই কারণে তিনি পরবর্তী আমরা আলোচনা করবো, এসব এখন নয় পরে করব, তাহলে আলোচনা বিঘ্নিত হবে, তাকে কোনো মতে ধরে এনেছিলেন। তা ধরে আনারও অনেক কারণ আছে, কি করে এনেছিলেন সেটা অশোক অনেক কথা আছে, ধরে নিয়ে এসেছিলেন। আর দ্বৈপায়ন বেদব্যাসজি বিরহ কাতর হয়ে পুত্র পুত্র পুত্রে তো তন্ময়তা তয়া বলছেন, তন্ময়তা প্রাপ্ত হয়ে পুত্র পুত্র বলে দৌড়েছিলেন, এর প্রজন্যে এই সৎ উদ্দেশ্য ছিল, একটা ফাইন লজিক ছিল। এখন সমস্ত যারা সর্বভূতের হৃদয়কে সর্বভূতকে হৃদয়তে ধারণ করেছেন, একটা দর্শনের কথা আমি বলছি, পরে আমি তৃতীয় স্কন্ধ আলোচনা প্রসঙ্গে যাব, সেই কথাগুলো আপনাদের বিশ্বাস হবে। যে ব্যক্তি ভজন করতে করতে এরম একটা অবস্থায় পৌঁছেছেন, সমস্ত জগৎটাকে নিজের মধ্যে দর্শন করছেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে দর্শন করছেন, কৃষ্ণকে হৃদয় নিয়ে এলে তো অনন্ত ব্রহ্মাণ্ড হৃদয়ের মধ্যে দর্শন, আর ব্রহ্মাণ্ডের প্রত্যেক বস্তুর মধ্যে নিজেকে দর্শন করছেন। বোঝা গেল আমার কথাটা? কিছু বোঝা গেল না? অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে অনুভব করছেন, আবার ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন। এটাকে বলে সর্বভূতে একাকার হয়ে যাওয়া। সর্বভূতে ভগবতে ভগবানের অনুভবকে প্রাপ্ত হওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক। কত বড় কথা! আপনারা এই অবস্থায় বদ্ধ অবস্থায় অনুভব করা খুব মুশকিল। সুখদেব গোস্বামী নিত্যসিদ্ধ পরমাংশ তার এরকম একটা অবস্থা, সে গাছপালা নদী নানা পাহাড় পর্বত সর্বভূতেতে প্রবিষ্ট হয়ে তাদের অবস্থাটাকে তিনি অনুভব করতে পারছেন। যেন মনে হচ্ছে শব্দ পাহাড় পর্বত নদী নালা তারা যেন সুখদেব গোস্বামীর হয়ে উত্তর দিচ্ছেন, মানে সর্বভূত হৃদয়ম। আমার কথাটার মানে বোঝবার চেষ্টা করুন, সর্বভূতের হৃদয়েতে সুখদেব গোস্বামী পরমহংস প্রবিষ্ট হয়ে পড়েছেন। কৃষ্ণ স্বয়ং তিনি, কৃষ্ণই সুখদেব গোস্বামী রূপে এসছেন। সর্বভূতে যেন অনুপ্রয়োগ, যেমন নুনকে জলের মধ্যে গুলে দিলে যেরম হয়, প্রত্যেকটা জলের এক এক ড্রপ নেবেন জিভে লাগলে নুন আছে, বাট ইউ ক্যানট সি, দেখতে পারবেন না। নুন যা আছে কী প্রমাণ আছে? দেখে তো পারবেন না, কিন্তু নুনের ওই জল একটা ড্রপ যদি জিহায় নাও তাহলে জল আছে প্রমাণ। সেরকম সর্বভূতে এই ব্রহ্মবস্তু সর্বভূতে আছেন, আর সর্বভূতাত্মা এই ব্যাসদেব সুখদেব গোস্বামী তিনিও ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। তিনি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরমম। যেন মনে হচ্ছে এই পাহাড় পর্বত নদী নালা গাছপালা এর মধ্যে থেকে কে যেন উত্তর দিচ্ছে, কে যেন উত্তর দিচ্ছে, সুখদেব গোস্বামী ওদের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন, প্রেরণা দিচ্ছেন। যেন প্রতিধ্বনি হচ্ছে পাহাড়েতে, সেই পাহাড়ে হিমালয়ে সেই পাহাড়েতে, সেখানে যেন কে বলছে ব্যাসদেব গোস্বামীকে, ক পুত্র ক পুত্র ক পুত্র, কে কার পুত্র, কাকে চাইছো তুমি? ব্যাসদেব গোস্বামী বলছে, ব্যাসদেব গোস্বামী পুত্রে তিতনময়তয়া তরবে অভিনেধুন স্বং সর্বভূত হৃদয়ং মুনিমান তস্মি। সর্বভূতাত্মা সেই সুখদেবজি যেন মনে হচ্ছে এই গাছপালাগুলো তার হয়ে উত্তর দিচ্ছে, ইকো হচ্ছে। একটা ধ্বনি বললে পাহাড়ে দেখবে, দেখেছেন কেউ পাহাড়ে গেছেন, একটা শব্দ বলে প্রতিধ্বনি হয়ে ক পুত্র ক পুত্র ক, কে পুত্র কে পুত্র কে, কাকে পুত্র বলছো? অনেক ঘটনা এসব আছে। য সানুভাবম অখিল শ্রুতিসারম একম অধ্যাত্ম দীপমতি তিথির শতাম তম অন্ধ্যম সংসারীণাম করুণায়হ পুরাণ গুহ্যম ত্বং ব্যাস সনুম পূজামিম গুরুম মনিনম। যিনি স্ব অনুভবের দ্বারা, স্ব অনুভবের দ্বারা ব্যাপকতা লাভ করেছেন, এমন স্ব অনুভবের দ্বারা তিনি এমন ব্যাপকত্ব লাভ করেছেন, যিনি সমস্ত ভূতের জন্য তিনি যেন মনে হচ্ছে কাঁদছেন, তোমার জন্য কাঁদছে, ওর জন্য কাঁদছে, রাস্তায় কুষ্ঠ রুগী একটা পড়ে তার জন্য কাঁদছে, কুকুরগুলোর জন্য কাঁদছে, যেটা চৈতন্য মহাপ্রভু কেঁদেছিলেন, কুকুর বেড়াল পশু পাখি সবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কাঁদছেন চোখের জল। আপনারা যদি ছবি দেখেন কেঁদে ফেলবেন। একটা কুষ্ঠরোগীকে এরকমভাবে জোরে আলিঙ্গন করে আদর করছেন মহাপ্রভু। এখানেও আসবে, দেখবেন ইংরেজিতে একটা বই বেরিয়েছে দিন নাম নামের ওপর, এখানে ওরা পূজারীর কাছে হয়তো রাখবে, ছবিগুলো দেখলেও কৃতজ্ঞতা হবে। নামের মহিমা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ওটা। কুষ্ঠরোগীকে এরা মালিঙ্গন করে তিনি রয়েছেন, আর সমস্ত তার কুষ্ঠরোগীর গায়ের সব কিছু চৈতন্য মহাপ্রভু আদর করে রয়েছে তাকে জড়িয়ে। এই জন্যই তো তিনি ভগবান, আর এই জন্যই তো তুমি মানুষ, তুমি মানুষকে ঘৃণা করো, তুমি অপরকে ঘৃণা করো। সর্বভূতাত্মা এই সুখদেব গোস্বামী সমস্ত জগতের জন্য চোখের জল ফেলছেন। আয়স সানুভাবম অখিল শ্রুতিসারম একম, সমস্ত শ্রুতির এই যে সার, এই শ্রী ভাগবতী মহাপুরাণকে সারম একম মাধ্যাত্ম দীপম, এই শ্রী ভাগবতী মহাপুরাণ এই ব্যাস শুনু, যাকে আপনারা ব্যাস শুনু বলছেন, যে সুখদেব গোস্বামী, তিনি এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আধ্যাত্ম দ্বীপ, এই দ্বীপকে প্রজ্বলিত করে দেখাচ্ছেন সবার কাছে, তোমরা আলো দেখছো এবারে গিয়ে এসো। মেকম আধ্যাত্ম দ্বীপম দ্বীপম অতি তিত্রিশতম তমহন্ধ্যম, তম অন্ধকার জগতে ছেয়ে রয়েছে, অজ্ঞান তমের নাম কইয়ে কহিয়ে কৈত্যব, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত্যব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। কিছু মানে বুঝলেন? চৈতন্যজনিতে সরল কথা বাংলা বলে, এ তো আমরা তো অনেক বুদ্ধিমান, কি বুঝলেন? ওই যে কিছু বোঝা যাবে না, বড় গুপ্ত রহস্য। ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব, সব কিছু থাকবে, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত্যব প্রধান, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব। সমস্ত মানুষ নিজেদেরকে মনে করেন, প্রত্যেক মানুষ দেখবেন নিজেকে মনে হয় মনে করে আমি বেশি বুদ্ধিমান, ওকে ঠকালাম। তথাকথিত সাধু মহলে এরম আছে, ওকে বোকা বানাবো, ওকে বানাবো, যিনি পরমহংস তিনি কাউকে বোকা বানান না, তিনি জানেন সবচেয়ে বোকা আমি, সবচেয়ে বোকা আমি পরমহংস, তিনি কাউকে হিংসা মাশ্চর্য কাউকে বোকা বানিয়ে দেবো, কিছু লুটে নেবো, এইসব তো লোকে মনে করে আমার মতো বোধ হয় তিনিও তাই হিংসা করে, বাস্তবিক তা নয়। এখানে প্রত্যেকটা লোক এই জগতের এটা সিমটম, প্রত্যেকটা লোকের একটা এটি স্বভাব, প্রত্যেকে মনে করে আমি হচ্ছে সবচেয়ে বেশি ইন্টার, এ আমার মতো বুদ্ধিমান কেউ নেই, কিন্তু আমার থেকে শেরের ওপরে যে শ্বাসের আছে সেটা কেউ জানে না, শেরের ওপর শ্বাসের আছে এটা কেউ জানে না। লাইটের লাইটের স্পেক্ট্রার ওপর রিসার্চ করেছিলেন ডক্টর রমন, প্রফেসর রমন, সিভি রমন, সিভি রমন বর্তমানে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে অংশটা বর্তমানে বালিগঞ্জে হয়েছে, সায়েন্স ডিপার্টমেন্টটাকে নিয়ে গেছে ওই জায়গা ঘুরে, এটা আমার সময়ই হয়েছে, আগে ছিল না, আগে রাজাবাজারি যেটা কলকাতায় ছিল ওর মধ্যে এইসব ডিপার্টমেন্টগুলো ছিল, সেখানে নাম করা নাম করা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা এসেছিলেন, নিলস বোর থেকে আরম্ভ করে বড় বড় সায়েন্টিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল অদ্বিতীয়, কলকাতার পজিশান, কলকাতা ইউনিভার্সিটির পজিশান ছিল অক্সফোর্ডের মতো, অক্সফোর্ডে পড়লে যেরা মূল্যবান ক্যালকাটা, এখন সেটা পিছিয়ে আমাদের মূর্খতার দোষে এই রাজনৈতিক কারণে সব পিছিয়ে একবার জঞ্জালের মতো পেছনে চলে গেছে, কত নিচে চলে গেছে, এখন বোধ হয় 17th না 18th পজিশান, আমি দুঃখের সঙ্গে বলি কলকাতা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা, হাসি লাগে। এই জন্য দায়ী আমরা, আমাদের রাজনৈতিক নেতারা সব অবস্থায় এই জন্য দায়ী, কেউ পারবে না পজিশানকে ফেরাতে। ঘটনা হলো এই, কি কথাটা বলতে গিয়ে বলছিলাম যেন, হ্যাঁ, লাইটের ওপর স্পেক্ট্রা রিসার্চ করতেন কে, সিভি রমন, তার কাছে নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন, তো এটা একটা নামি লোক, একটা নোবেল প্রাইজ পাওয়া, সাধুদের কিছু যায় আসে না, পলিটিক্যাল একটা লোডা একটা লিডার বড় আছেন, সে যেই হোক আমার সেসবে কোনো মাথা ব্যথা নেই, তা আমি তো পলিটিক্যাল লিডার নয়, আমি ভোট কোনো দরকার নেই, কিন্তু সাধুরা চিন্তা করেন যেটা একটা সমাজের একটা নাম করা লোক যদি নিমন্ত্রিত হয়ে আসেন, তাহলে সমাজের সাধারণ লোকগুলো ভাবে বেলা একটা নাম করা লোক এসছে, এটা গুরুত্বপূর্ণ কিছু হবে, এই আইডিয়াতে ইচ্ছে করে রাখেন। বাস্তবিক পক্ষে সিভি রমণী হোক আর যেই হোক, সেই নাম করা লোকগুলোকে ডেকে আনার উদ্দেশ্য হলো তাকে গুপ্তভাবে কিছু হরিকথা শুনিয়ে দেওয়া, ইনভাইটি, সে একটা বড় একটা পদ দিয়ে দিল সভাতে, নিমন্ত্রণ করে আস, সে সম্মান পেল, গৌড়ীয় মঠে নিমন্ত্রণ করা হয়েছিল, গৌড়ীয় মঠের তরফ থেকে, কলকাতা গৌড়ীয় মিশন থেকে, পরম পূজা ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ, যিনি হয়গ্রীব ব্রহ্মচারী ছিলেন, তিনি তাকে নিমন্ত্রণ করতে গেছেন, তো নিমন্ত্রণ করতে গেলে প্রথমে স্লিপ দেওয়া হয়, তিনি বলছেন বসুন স্যারকে আমি স্লিপ দিই, স্ল্যাব যদি ডাকবেন যখন তখন যাবেন, এত বড় সাধু এটা গেছেন। সিভি রমন কিছুক্ষণ পরে তাকে ডেকে পাঠিয়েছেন, ডেকে দিন কী জন্য এসছেন এই সাধু বাবা, তিনি এসছেন দক্ষিণ ভারতের লোক ছিলেন, তিনি এত অহংকারী ছিলেন, এত আত্মাভিমান, যে একটা সাধু এসছে, ফিরেও তাকাচ্ছেন না, এরম এক কাজ করছেন টেবিলে। ইয়েস বলুন, কী জন্য এসছেন? তাকাচ্ছেনও না, তাকাতেও লজ্জাবোধ করে সময় নষ্ট হয়ে যাবে। তখন পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ যিনি ছিলেন হয় কি ব্রহ্মচারী, তিনি তার বক্তব্য বললেন যে আমি এসেছিলাম আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আপনাকে সভার চেয়ারপারসন হিসেবে পেতে চায়, নিমন্ত্রণ করেছেন, আপনি যদি যান সভার ঔজ্জ্বল্য বিধান হবে, ভালো হয়। তিনি সবসময় রেগে বলে দিলেন, আমি এসব সবাই যাই না, হোয়াট আই ক্যানট সি দ্যাট আই ক্যানট বিলিভ, যেগুলো আমি দেখি না এসব বাজে এসব বিশ্বাস করি না, যান আপনার সব আমি যাব না। সঙ্গে সঙ্গে আমাদের আমাদের হয়গ্রি ব্রহ্মচারী বললেন, স্যার হোয়াট ইউ ক্যান সি, আপনি কী কী দেখতে পান? ইউ ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দিস ওয়ার্ল্ড, এই যে দেয়ালটা আপনার সামনে রয়েছে তার বাইরে কী কী ঘটছে দেখতে পারেন? এই ইংরেজিতে বলার সঙ্গে ফিরে থাকি, বুঝি সাধারণ ব্যক্তি তো আসেনি। তখন তার দিকে তাকিয়ে তো অবাক, কেন যেরম রূপ হয়গ্রি ব্রহ্মচারী মাধব গোস্বামী দেখতে কি, আরে দেখলে আপনারা পায়ে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে, আমি এসব যেতে পারবো না, আমি তো এসব আপনারা কি প্রমাণ করতে পারেন? আপনাদের গুরুদেব আমাকে ঈশ্বর দেখাতে পারেন? হয় কি বলছি, ইয়েস 100% হি ক্যান শো ইউ, তাহলে দেখান। বা তার আগে আমার কিছু কন্ডিশান আছে। কি কন্ডিশান? আগে আপনি বলুন, আপনার কাছে যারা রিসার্চ করতে আসবে ডক্টরেট, তারা কি কি করবে? বলে প্রথমে তারা এমএসসি এসব করবে, ভালো ডিগ্রি, তারপরে তারা এসব এক্সাম দেবে, তারা পাস করে তারা অনেক লোক পাস করবে, তার মধ্যে তারা আমার কাছে আসবে, আমি তাদের পরীক্ষা করব, তার ইন্টারভিউ নেব, যাকে আমি সিলেক্ট করব আটজনকে, এদেরকে এরা দে ক্যান ডু রিসার্চ আন্ডার মাই গাইডেন্স, তারা আমার গাইডেন্স এবার থেকে রিসার্চ করবে। আর রিসার্চ করার পরেতে তারপর স্যার কী নিয়ম, বা রিসার্চ করার পর আমার গাইডেন্সে রিসার্চ করবে, করে যখন তারা থিসিস সাবমিট করবে, সেটা সায়েন্টিস্টগণের সম্মুখে তিনি বলবেন কী থিসিস তিনি সাবমিট করেছেন, তার অথেন্টিসিটি কী। তখন যদি সায়েন্টিস্টরা বলে না ইটস ওকে, তখন তাকে ডক্টরের উপাধি দেওয়া হয়। তিনি বলে ইয়েস কাম টু দ্য পয়েন্ট, তাহলে একই আমাদেরও সেই পয়েন্ট, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু গো, আপনাকে আমাদের গুরুদেবের সামনে যেতে হবে, আপনাকে 100% সাবমিশন করতে হবে গুরুচরণে, আপনি দক্ষিণ ভারতের, আপনি শাস্ত্র জানেন, গুরুচরণে আত্মনিবেদন করতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ওবে গুরুদেব ইন টোটো, পরিপূর্ণভাবে গুরুদেব যা বলবেন তাই মানতে হবে, অ্যান্ড ইন নিয়ার ফিউচার ইউ ক্যান সি সুপ্রিম লর্ড, খুব নিকট ভবিষ্যতে ভগবানকে দেখিয়ে দিতে পারবে। তখন তিনি থোতামুখ ধোকা হয়ে গেছিল, অনেকেরই অভিমান থাকে, লাভ কিছু নেই, কিচ্ছু লাভ নেই অভিমান দেখিয়ে। সেই জন্য এখানে আধ্যাত্ম দ্বীপ এই ভাগবত আলো দেখিয়েছিলেন কে, সংসারীনাম করুণায় অহয়, সংসারের অন্ধতম অবস্থায় পড়ে রয়েছেন প্রত্যেকটা মানুষ ভাবছেন আমি বেশি বুদ্ধিমান, কিন্তু বাস্তব তা নয়। বাস্তব বুদ্ধিমান কাকে বলে এইসব ব্যাখ্যা আমি করব, ভাগবতে উত্তর আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম, ইত্যাদি কথা ব্যাখ্যা করছেন কে, ভগবান শ্রীকৃষ্ণ। এর মানে কি এসব কথা ব্যাখ্যা করব, যদি ধৈর্য ধরে শুনতে পারেন এক মাসের মধ্যে কৃতকৃতার্থ হয়ে যাবেন, আর কেউ পৃথিবীতে বোকা বানাতে পারবে না, এক মাস না একদিন, আজকের কথা যে বুঝেছে আমি এখানে বসে গ্যারেন্টি দিয়ে দেব, একদিনের কথা, কিন্তু কেউ বুঝেছি বলে মনে হয় না, যদি বুঝে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে দিলাম একদিনের কথা মোর দ্যান সাফিসিয়েন্ট, মায়ার বাইরে চলে যাবে। কিন্তু যদি এখান থেকে বেরিয়ে আবার মঠের কথা মঠে আর ঘরের কথা ঘরে, মঠে ওরম বলেই থাকে, মহারাজটা বকবক করা স্বভাব, মহারাজকে বলতে বসিয়ে দিল তিন ঘন্টা চার ঘন্টা বকবক করছে, মহারাজ এর কাজ কী, আমাদের অফিস আছে এ আছে, মহারাজ আমার কী কী কাজ আছে, আপনার আমার সঙ্গে থাকুন, থাকলে খাটিয়া খাড়া হয়ে যাবে, আমার কী কী কাজ আপনাদের কী কী কাজ, এটা দেখলে পরে বুঝবেন, এখন বিশ্বাস করবেন, আমার কাছে এক দুদিন চার দিন থাকুন তাহলে বুঝবেন বাবা এর কাছে থেকে কাজ নেই, মরে যাব। সেই জন্য আমার কী কাজ আপনাদের কী কাজ, এটা ব্যাখ্যা হয়ে যাবে, অ্যানালিটিক্যাল ব্যাখ্যা। যাই হোক, সংসারীনাম করুণায় অহ পুরাণ গুহ্যম, এই গুহ্য এই অত্যন্ত গোপনীয় সেই গোপন থেকে গোপনীয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পুরাণ গুহ্যম, যিনি আমাদের সামনে এই ভাগবতজি মহাপুরাণের দীপ প্রজ্বলিত করে সবাইকে আলোক দেখিয়েছিলেন, অন্ধকার থেকে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন। ত্বং ব্যাস সৌনম পয়ামিম গুরুম মুনি নাম, মুনিগণের যিনি গুরু তার স্মরণে আমি যাচ্ছি, তাকে দণ্ডবোধ করি। তারপর এবার ভাগবতজি মহাপুরাণের এবার প্রসঙ্গ আরও গোপন থেকে গোপনতর প্রসঙ্গ শুরু হবে। নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম ততো জয় মুদিরয়েত। এবার আমরা জয়কারার ধ্বনি দিলাম। সুতদেব গোস্বাই বলছেন নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম। নারায়ণ ঋষি যিনি আগে অতি আগেতে বলেছিলেন, সেই নারায়ণ ঋষিকে আগে করি দণ্ডবোধ জানাই, যিনি সংকেত সকালে বলেছিলাম, নারদ ঋষিকে কিছু বলেছিলেন। নারদজি অনেক জায়গায় ভাগবত কথা শুনেছিলেন, নিজে তো বিরাট আচার্য। আবার আমরা দেখব দ্বিতীয় স্কন্দ শুরুতে দেখব যে ব্রহ্মার কাছে আবার তিনি সংক্ষেপভাবে ভাগবত কথা শুনেছিলেন, এর মহাজনগুলের লীলা অপার। সেখানে যে নারায়ণ নারায়ণকে দণ্ডবোধ করি, নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম, নরোত্তম এবং এই যে এখানে বলা হয় বদ্রীনারায়ণের নরনারায়ণ এদের সম্বন্ধে নরঞ্চৈব নরোত্তমম। আর দেবীম সরস্বতীম, যিনি বাগদেবী, এ আপনাদের সরস্বতী পুজোর দিনে মাইক চালিয়ে যে দেবীর পুজো করেন ওটা নয়, বলে তাহলে আবার কোন সরস্বতী? সেটা হচ্ছে শুদ্ধা সরস্বতী। আপনারা যে এই বাজারে সব মাইক চালিয়ে যার পুজো করেন সরস্বতী পুজোর দিনে, বিষ্ণুপ্রিয়া দেবীর গ্রন্থ পড়লে তার ইন্ট্রোডাকশানে দেওয়া রয়েছে বাস্তব সরস্বতী পূজা, শুদ্ধা সরস্বতী ইত্যাদি অনেক গোপনীয় কথা দেওয়া রয়েছে। আমরা যে অর্চনের কথা বলছি তাকে বলা হয় শুদ্ধা সরস্বতী, যেটা বন্দনা করে আমি যখন শুরু করি তার আগে যখন বলি কি বলি, বাগী সজস্ব বদনে লক্ষ্মীর যস্য চ বাক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। সেই সরস্বতীর কথা বলছি যিনি সাক্ষাৎ ভগবান নৃসিংহদেবের ভেতরে জিহ্বায় থাকেন, ভেতরে কণ্ঠে, সেই নৃসিংহদেবের সেবা করে থাকেন সেই লক্ষ্মীদেবী, সমস্ত অজ্ঞান অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে যিনি বাস্তব কৃপার আলোক, বাস্তব জ্ঞান, বাস্তব ভক্তি দিতে পারেন, সেই সরস্বতীর কথা বলছি। সেই সরস্বতীকে পূজা করতে হবে, শুদ্ধা সরস্বতী, যাকে আমরা বিষ্ণুপ্রিয়া দেবী বলে থাকি। বিষ্ণুপ্রিয়া দেবী শুদ্ধা সরস্বতী, গৌরের শক্তি দেবীং সরস্বতীং। তারপরে ব্যাসমুনিকে আমরা দণ্ডবোধ করি, কেন তার মাধ্যমেই আমরা পেয়েছি। ব্যাসদেব গোস্বামী যখন ভাগবতজি মহাপুরাণ তার হৃদয়ে উদিত হয়েছিল, সেই ভাগবতজি মহারাণ পুরাণকে মহাভারতকে লেখবার মতো লোক ছিল না, লেখবার মতো কেউ নেই। তখন গণপতি মহারাজকে ডাকা হয়েছিল, গণপতি দেব গণেশজি মহারাজ, বলছে আপনাকে একটা সেবা করতে হবে। কী সেবা? বলে আপনাকে লিখতে হবে, আপনাকে লিখতে হবে গণপতি দেবের থেকে আমি ভাগবত বলে যাব, ভাগবত যা যা আমার হৃদয় আসবে বলে যাব, আমার লিখতে হবে। গণপতি মহারাজ বললেন যে এই যদি অনর্গল বলে যায় লিখতে গিয়ে, তবে ডিগবাজি কী হবে কে জানে, ভুল হয়ে যাবে। তখন তিনি চালাকি করে বললেন, সঙ্গে সঙ্গে চালাকি করে, হ্যাঁ আপনি যা বলে যাবেন অনর্গল আমি লিখে যাব, কিন্তু আপনি যা যা বলবেন সব আপনাকে চিন্তা করে উপলব্ধি করে বুঝে বলতে হবে। বলে এ তো প্যাঁচ মেরে দিল। তা ব্যাসদেব গোস্বামী যা যা বলবেন, এখন কী বললেন, কী মুখ দিয়ে বেরোলো সেটার অনুভব করে একটু থেমে যাচ্ছেন, আবার আস্তে আস্তে, ততক্ষণে গণপতি মহারাজ ফটাফট লিখে দিলেন, গণপতি মহারাজ লিখেছিলেন। যাই হোক, এখন এই ব্যাসদেবজি প্রাচীন, এই যে ব্যাসদেবজি মহারাজ যার মাধ্যমে আমরা এই ভাগবতজি মহাপুরাণ পেয়েছিলাম, তাকে আমরা দণ্ডবোধ করি সরস্বতীকে দণ্ডবোধ করে। তারপর জয়কারা উত্থাপন করব। তারপর আজকে একটা মাত্র শ্লোক বলে আমি শেষ করলো, কাল থেকে খুব তাড়াতাড়ি এগোতে হবে। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি রধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি রধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। বাঞ্ছা কল্পতর্বশে কৃপা সিন্ধু ব্যবচ। পতিতানং পাবন উপবৈষ্ণবভ্যো।